السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال سبحانه وتعالى في آية أخرى إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রামদাইল বাবরি মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম পত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, সেই ব্যক্তিকে দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এজন্য আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দিলেন, আমরা মনে করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের মঙ্গল কামনা করেন, আমাদের কল্যাণ কামনা করেন, সেজন্যই বসার তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল আমরু ফাওকাল আদব। আসলে কোরআন হাদিস বেশি আলোচনার দরকার নেই, অল্প আলোচনা আমল যদি হয় তো যথেষ্ট। এজন্য মৌলিক কিছু আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? কোরআন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? এই জন্য গোলামি করতলে যার গোলামি করব তাকে চিনতে হবে না? না চিনে কি গোলামি করা যাবে? মালিককে চিনতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয়ের জন্য আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করার পরে তার পিঠের থেকে তার সন্তানদেরকে বের করলেন। আল্লাহর হাত যেরকম আছে সেই হাতে দিয়ে আল্লাহ তাআলা আদমের পিঠে মুছা দিলেন, মাসাই করলেন। আদমের সন্তানগুলোর রুহুটা চলে আসলো, এরপরে তাদের সন্তানের পিঠের থেকে আবার তাদের সন্তানকে বের করল। এইভাবে সমস্ত রুহুগুলোকে বের করে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়াতে আগমন করবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাসম্মেলন করলেন। সেই মাহফিলে আপনারা ছিলেন কিনা? এই ছোট বাচ্চাও ছিল, বুড়োরাও ছিলেন, সব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিজের পরিচয় তুলে ধরলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? রব, খেয়াল রাখবেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন কি বলে? রব, এই কথাটা মনে রাখবেন। আলাস্তু বিরাব্বিকুম, বলুন আলাস্তু, মুখস্থ করবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষেরা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, আর মুমিন বলেন, এরকম বেদাতি বলেন, সুন্নি বলেন, যত রকম মানুষ আছে সমস্ত মানুষ এক বাক্যে উত্তর দিল। কোরআন বলছে, কালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, অবশ্যই আমাদের রব। আমাদের রব কে? দুনিয়াতে আসার আগেই সবক দিলেন, দুনিয়াতে আসার পরেও যাতে ভুলে না যায় এজন্য বারবার আমরা এই কথাটা স্মরণ করি। কেমনে? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। এই সালাতে যখন আমরা দাঁড়াই শুরুতে বলি আলহামদুলিল্লাহ, তারপরে কি? ওই রবের কথা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। আমরা তোমাকে ভুলি নাই, তোমার কাছে অঙ্গীকার করেছিলাম, এখন আমাদের মনে আছে, তাই দাঁড়িয়েই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে রুকুতে গিয়ে আবার বলছি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে কি বলা হয়? আবার যখন সেজদায় চলে যায় তখন কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, এগুলো বলা হয় কিনা? এরপরে দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব। এরপরে দুনিয়ার থেকে যখন মানুষ আখেরাতের সফর শুরু করবে, আখেরাতের সফরের প্রথম ঘাঁটি কবরে তিনটা প্রশ্ন করা হবে। তার প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, এবারে পরীক্ষা দাও, আমি তোমার কাছে রবের পরিচয় দিয়েছিলাম, দুনিয়াতেও সে রবের হুকুম মতো চলতে বলেছিলাম, চলেছ কিনা পরীক্ষা দাও। মান রব্বুকা, তোমার জীবনে তোমার রব কে ছিল তা বলো। আমার ভাইয়েরা, যারা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করেছে, আরবি না জানলেও সে বলবে রব্বি আল্লাহ, কি বলবে? আর যারা আল্লাহর হুকুম মতো আল্লাহকে রব বলে মানে নাই, দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে, ওই লোকগুলো যতই বলার চেষ্টা করবে বলবে লা হা হা লা আদ্রি, আমার তো কিছুই মনে নাই। দুনিয়াতে আসার আগেও রবের স্বীকৃতি দেওয়া হল, দুনিয়াতে আসার পরেও রবের কথা, দুনিয়ার থেকে যাওয়ার পরেও রব। এই রবকে চেনা দরকার আছে কিনা? রব কে? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কাছে পাঠালেন রবের দাওয়াত দাও। ইতিহাস জানা আছে না? ফেরাউন স্বপ্নে দেখেছিল তার দেশে কোন একটা সন্তান জন্ম হবে বনি ইসরাইলদের থেকে, যে তার সাম্রাজ্য তার ক্ষমতা ধ্বংস করে দিবে। এই জন্য ফেরাউন পুরুষদেরকে আলাদা করল, মেয়েলোকদেরকে আলাদা করলো যাতে করে আর কোন বনি ইসরাইলের সন্তান জন্ম হতে না পারে, আর যেগুলো অলরেডি পেটে এসে গেছে এগুলো খবর রাখা হতো, মেয়ে হলে জীবিত রাখা হতো, ছেলে হলে জবাই করে দেওয়া হতো। ইতিহাস বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য এখান থেকে বড় একটা শিক্ষার বিষয়। ও আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্মগ্রহণ করলেন, মূসার মা চিন্তায় পড়ে গেলেন কি করবেন। আল্লাহ বললেন, ও মূসার মা তোমার কোন ভয় নেই, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কুফফাররাও কৌশল অবলম্বন করে চক্রান্ত করে নীল নকশা আঁকে, আর আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল গ্রহণ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের সামনে দুনিয়ার কারো কৌশল চলবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে জানিয়ে দিলেন, তোমার এই সন্তানটাকে একটা বাক্সের মধ্যে ভরো, তারপরে নদীতে ছেড়ে দাও। নদীতে ছেড়ে দেওয়ার পরে দেখো তারপরে কি হয়, তোমার দুশ্মন আর আমার দুশ্মন, ওই বাচ্চার দুশ্মন, সে তাকে গ্রহণ করবে। আমি মূসাকে তার ঘরে ফ্রি খাওয়াবো, লালন পালন করাবো, এবং তোমার ব্যবস্থাও করছি। মূসা আলাইহিসসালামের মা আল্লাহর নির্দেশ মোতাবেক মূসাকে বাক্সের ভিতরে ঢুকিয়ে তারপরে নদীর ভিতরে ছেড়ে দিল। আর মূসার বোন ছিল একটা নাম ফাতেমা, তাকে বলল নদীর পারে পারে যাও আর দেখো কোথায় গিয়ে বাক্স ধামে কি হয়। আমার ভাইয়েরা, বিকেল বেলা ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং রাজ্যের তার অন্যান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে নদীর পারে বসে হাওয়া খুরি করছে, বাতাস খাচ্ছে, দেখে সুন্দর একটা বাক্স তার ঘাটের সামনে এসে গেছে। চাকর বাকরদেরকে বলল বাক্সটা উঠাও দেখো কি এর ভিতরে। বাক্স উঠাইয়া খুলল, খুলে দেখে যে সুন্দর একটা বাচ্চা। ফেরাউন বলল, এই তো আমার শত্রু, যেই শত্রুর জন্য আমি বনি ইসরাইলদের মেয়েলোক পুরুষকে আলাদা করে রেখেছি, যেই শত্রুর জন্য আমি অনেক শিশুদেরকে হত্যা করেছি, এই হবে সেই শত্রু। মূসার স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া, মমিন ছিল না কাফের ছিল? মমিন ছিল, আল্লাহকে বিশ্বাস করত। তিনি বললেন যে না, এটা কেমনে বনি ইসরাইলের বাচ্চা হতে পারে, এ তো রাজকীয় বাচ্চা, এ তো একজন রাজকীয় বাচ্চা, নিশ্চয়ই কোন রাজার সন্তান হবে, একে তুমি হত্যা করো না, তাছাড়া আমাদের কোন সন্তান নেই, আমাদের এটা উপকারে আসবে, আমরা একে সন্তান বানাবো। ফেরাউনের মন গলে গেল, নি সন্তান আর বউর কাছে বড়লোকরা তো এমনিই ঠেকা থাকে, আর সে তো জানে না যে তার স্ত্রী আবার আরাক আল্লাহর ইবাদত করে, স্ত্রীর কথায় গলে গেল, ঠিক আছে নাও একে মারবো না, এবারে দুধ খাওয়ার ব্যবস্থা করো, কি খাবে বাচ্চা, পাগল হয়ে গেল। আল্লাহর কৌশল, চতুর্দিকে মেয়ে লোকদের খবর দেওয়া হল, দেশের বিভিন্ন জায়গার থেকে মেয়ে লোকরা আসল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য অন্য মেয়ে লোকদের দুধ পান করা নিষেধ করে দিয়েছিলেন, হারাম করে দিয়েছিলেন, মূসা কারো দুগ্ধ পান করছে না। ওই ফেরাউনের দরবারে মূসার বোনও হাজির আছে, বোন এক ফাঁকে বলল যে আমার কাছে একটা মেয়ে আছে, মহিলা আছে, এই মহিলার দুধ সবাই পান করে, খুব ভালো মহিলা, সে ওই বাচ্চার জন্য হিতাকাঙ্ক্ষী। এই কথাটা বলে ফেরাউন ধরে ফেলছে, বাচ্চার জন্য হিতাকাঙ্ক্ষী তুমি পাইলে কেমনে, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিল। আরবিতে আছে হু মানি হল তার, মানে বলো না বাচ্চার না, বরং আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, আপনার হিতাকাঙ্ক্ষী। এবার বলল তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা আলাইহিস সালামের মাকে খবর দেওয়া হল, তিনি চলে আসলেন, তার কোলে যখন বাচ্চা দেওয়া হল সঙ্গে সঙ্গে বাচ্চা দুধ পান করতে আরম্ভ করল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যবস্থাও করলেন, তার মায়ের ব্যবস্থাও করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কৌশল? আল্লাহ তাআলা যদি কৌশল করেন তার মোকাবেলা কেউ করতে পারবে? আল্লাহ একটু ঢিল দেন আর কি মানুষকে। এই মূসা আলাইহিস সালাতু আসসালাম ফেরাউনের দরবারে বসে লালিত পালিত হলেন। মাঝখানে অনেক ঘটনা, এক পর্যায়ে ফেরাউনের বংশের একটা লোক আর মূসার বংশের একটা লোকে কোন একটা বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছিল। মূসার বংশের লোক বনি ইসরায়েলের লোকটা মূসার কাছে সাহায্য চাইল, তো মূসা দেখলেন যে তার যে বংশের লোক সে অন্যায় করে নাই, অন্যায় করছে ফেরাউনের বংশের লোকটা। মূসা আলাইহিস সালাম একটু শাসন করতে গিয়ে থাপ্পড় মারলেন, থাপ্পড়টা একটু জোরেই পড়ে গেছে, লোকটা ওখানে মরে গেছে। এই খবর ফেরাউনের দরবারে হওয়ার পরে ওখানে পরামর্শ হচ্ছে মূসাকে হত্যা করতে হবে। রাজ দরবারেও মূসার একজন হিতাকাঙ্ক্ষী মুমিন ছিল, দৌড়ায় এসে বলল মূসা তুমি তাড়াতাড়ি সরো এখান থেকে, রাজার দরবারে তোমার ব্যাপারে ফয়সালা হচ্ছে, তোমাকে হত্যা করবে অথবা জেলে ঢুকাবে। মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, আমি কাহিনী বলার উদ্দেশ্য না আসলে, তবুও যেহেতু শুরু করছি সংক্ষিপ্ত করে বলছি। মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন মাদিয়ান নামক এলাকায়, ফেরাউনের এলাকা বাদ দিয়ে আর এক নবীর এলাকায় চলে গেছেন মাদায়েন, এইটা ছিল শোয়েব আলাইহিস সালামের এলাকা। তখনকার নবী উনি একটা গাছের তলায় বিশ্রাম নিতে গেলেন, দেখেন যে লোকেরা একটা কুয়ার থেকে পশুদেরকে পানি পান করায়, দলে দলে মানুষ পানি পান করাচ্ছে। দুইটা মেয়েও তাদের উট বকরি ছাগল নিয়ে আসলো পানি পান করাবার জন্য, কিন্তু ওদের কেউ সুযোগ দেয় না, ছেলেরা পান করাচ্ছে, শক্তি আছে ওদের গায়ে। ওই মেয়ে দুটো এক কোনায় দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমরা মেয়ে লোক মানুষ পুরুষদের সঙ্গে পারি না, ওরা যখন পানি পান করিয়ে যাবে তারপরে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবো, সেজন্য অপেক্ষা করছি। আর ওই পাশে আর একটা কুয়া আছে, ওটার মধ্যে পানি আছে, কিন্তু ওই কুয়ার ঢাকনাকে উঠাতে পারে না। মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী যৌবনেও আছেন, একটা টান দিয়ে কুয়ার ঢাকনাটা দূরে ফেলে দিলেন, ওর মেয়ে দুটোর পশুগুলোকে পানি পান করাইয়া দিলেন। মেয়ে দুটো বাপের কাছে চলে গেল। বুড়া মানুষ শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আজকে তোমরা এত আগে কি করে আসলা? আব্বা জান আজকে একজন যুবক আমরা পেয়েছি, সেই যুবকটার গায়ে শক্তিও আছে, আবার সে আমানতদারও বটে, দিনদার মনে হল আমাদের কাছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, তাকে বিনিময় দিতে হবে। শোয়েব আলাইহিস সালাম ওই মেয়ে দুটোকে পাঠালেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। মূসাকে ডেকে নেওয়া হল। এবারে মূসার সঙ্গে চুক্তি হচ্ছে তুমি আমার এখানে যদি 8 বছর বা 10 বছর থাকো, আমার এই বকরিগুলো চড়াও, তাহলে তোমাকে আমি আমার একটা মেয়ে বিয়ে দান দিব। সব নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা বকরি চড়াইছেন, কেন এর কারণ আছে। ছাগল যদি কেউ সামনে টান দেয় তাহলে খামি দেয়, আর পিছন থেকে বাড়ি মারলে এক একটা এক এক দিকে দৌড় দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে এই ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়েছেন, কারণ দুনিয়াতে অনেক মানুষ এরকম হবে যাদেরকে হকের কথা বললে, সঠিক কথা বললে, আল্লাহর দিকে আহ্বান করলে তারা মানবে না, খামি দিবে আর উল্টাপাল্টা করবে, এক একটা এক এক দিকে দৌড় দিবে, ঠিক কিনা? বিভিন্ন ফেরকাবাজি করবে, দলাদলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদের নবীকে দিয়ে বকরি চড়িয়েছেন, ঠিক কিনা? আমাদের নবী বকরি চড়াইছেন কিনা? বকরি চড়াইছেন। মূসা আলাইহিস সালাম এবারে বকরি চড়াচ্ছেন। যাই হোক, শেষ পর্যন্ত সেই সময় পার হয়ে গেল, মেয়ে বিয়ে হল। এরপরে মূসা আলাইহিস সালাম মেয়েকে নিয়ে যখন যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন, এক লম্বা ঘটনা। ওহি প্রাপ্তির পরে আল্লাহর পক্ষ থেকে এবারে হুকুম হল ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মূসা তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। কার দাওয়াত দাও? ফেরাউন নিজে রব দাবি করেছে, কোরআনে বলছে ফাহাশারা ফানাদা فقال انا ربكم الاعلى, ফেরাউন তার দেশের সমস্ত মানুষদেরকে একটা বিশাল মাঠে জড়ো করল, এরপরে সে সদম্ভে ঘোষণা করল انا ربكم الاعلى, আমি তোমাদের প্রধান রব। রব আবার তাও ছোট মোট রব না, কি প্রধান রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পাঠাইলেন, ওকে গিয়ে রবের শিক্ষা দাও, রবের পরিচয় দিয়ে দাও, রবের দিকে আহ্বান করো। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো একটা অন্যায় করে পালিয়েছি, ওরা তো আমাকে মেরে ফেলবে, তাছাড়া আমার জবানের মধ্যে একটু তোতলামি আছে, কারণ আছে, মানে গর্ণা ছেড়ে দিয়ে আসছি। মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে ফেরাউন একদিন চুমু দিতে গেছিল, আর তো দাড়ি ধরে মারছে থাপ্পড়, ফেরাউনেরও দাড়ি ছিল, দাড়ি ধরে থাপ্পড় মারল। ফেরাউন বলল আসিয়াকে দেখে, এই যে বললাম আমার দুশ্মন, না না এই তো নাবালক বাচ্চা, কিচ্ছু বোধ না, শিশু, কত কিছুই না করে। পরীক্ষা করার জন্য তার সামনে আগুন রাখা হয়েছিল আর ফুল রাখা হয়েছিল, তিনি ফুল ধরার জন্য ইচ্ছে করেছিলেন। জিব্রাইল তাড়াতাড়ি হাতটা ঢুকিয়ে দিলেন আগুনের মধ্যে, আগুনের আঙ্গার ধরো, ধরে মুখে দিলেন, জিহ্বাটা একটু পুড়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার জবানে একটু তোতলামি আছে, কথা পরিষ্কার হয় না, আমার ভাই হারুনের জবান বড় পরিষ্কার, বড় কথা সাহিত্যিক হয়ে গে আমার সঙ্গে দেন। আল্লাহ কয়, ঠিক আছে তোকে দেওয়া হলো। দুই ভাই একসাথে গেল ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিল, ফেরাউন তুমি রব না, আমি তোমার রবের, আমরা এক রবের প্রতি বিশ্বাস করি, তার প্রতি ঈমান আনতে আহ্বান জানাচ্ছি। এবারে ফেরাউন প্রশ্ন করল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোমাদের রব, আমি তোকে লালন পালন করেছি, আমি না ছোটবেলায় তোকে দেখাশোনা করেছি, এখন তুই কোন রবের দাওয়াত দিচ্ছ? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দেওয়ার জন্য মূসার প্রতি ওহী নাযিল করেছেন, আমাদের জানার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা তাহার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে রবের পরিচয় আছে, ওই যে রব দিয়ে শুরু করেছিলাম মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাতুয়াসসালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বলেন, ও ফিরআউন, আমি যেই রবের দিকে তোমাকে আহ্বান করেছি, যেই রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি, সে তোমার মতো কোন দুর্বল ব্যক্তি নয়, তুমি এক সময় ছিলে শিশু, এরপরে কিশোর, এরপরে যৌবন, এরপরে বুড়া, এরপরে কবর, তোমার রক্ত মাংস হাড্ডিগুলো দুর্বল হয়ে যাবে, এক সময় চামড়ার ভিতর থেকে হাড্ডির ভিতর থেকে গোস্তগুলো সরে যাবে। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি তার পরিচয়টা শুনে নাও। قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى আমার রব হলেন সেই মহান সত্তা, মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত makhlukatকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আবার জীবনের ধাপে ধাপে, জীবনের বাকে বাকে যখন যা প্রয়োজন হয় সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন। এই জন্য কোনো আন্দোলন করতে হয় না, কোনো মিছিল করতে হয় না, মিটিং করতে হয় না, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে এই সব ব্যবস্থা করেন, তার নাম কি একটু খুলে বললে আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন মায়ের পেটে জন্ম হলাম, প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্তের খণ্ড, এরপরে গোস্ত খণ্ড, এরপরে যখন একটা মানুষ তৈরি হল, রুহুটা চলে আসলো মায়ের পেটের মধ্যে বসে, ক্ষুধা পেয়ে গেল, খাবারের প্রয়োজন, দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী, দুনিয়ার কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয় মায়ের পেটে খানা পৌঁছানো সম্ভব, এমনকি বাচ্চার পক্ষেও সম্ভব না, ওইখানে আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, হরতাল করা, হরতাল করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওই শিশুকে মায়ের পেটে যিনি জন্ম দিয়েছেন, শিশুকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটের ভিতরে বসে বাচ্চার খাবারের বন্দোবস্ত করে দিলেন। এই জন্য কোন আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, দাবি করতে হয় না, বিনা দরখাস্তে, বিনা আবেদনে মায়ের পেটের ভিতরে বসে শিশুর জন্য যিনি খাদ্যের ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে রব। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, শুধু এ পর্যন্তই নয়, এরপরে মায়ের পেটের থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরেও তার খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, ঔষধের প্রয়োজন, দুনিয়ার মানুষের তৈরি খাবার খেলে পরে, দুনিয়া সে আসার পরে যদি প্রথমেই মানুষের তৈরি খাবার খায়, একদিকে ভেজাল খাবার রোগ হতে পারে, আর একদিকে ঠান্ডা হলে সর্দি লাগতে পারে, গরম হলে পরে মুখ পুড়তে পারে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মায়ের বুকের ভিতরে, মায়ের স্তনে একটা প্রথম দুধ তৈরি করেন, শাল দুধ, হলুদ বর্ণের ঘন দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই দুধটা খাইলে নাকি ধনুষ টঙ্কর হয়, এজন্য চিপড়ে ফেলে দিত। দুনিয়ার বর্তমান বিজ্ঞানী, সমস্ত ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীগণ একমত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দুধকে ধনুষ টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন তার যেমন খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, ঔষধের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো চাহিদা পূরণ করার জন্য ওই শাল দুধকে তৈরি করে দিয়েছেন, যা একেবারে গরম না, একেবারে ঠান্ডা না, একেবারে পাতলা না, একেবারে শক্ত না, একদিকে খাবারের কাজ করে, আর একদিকে পানির কাজ করে, আর একদিকে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হবে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে আল্লাহ তাআলা শাল দুধকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে দাওয়াত দেওয়া হচ্ছে, এই ফাঁকে আমাদেরও দাওয়াত হচ্ছে। মূসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন শোনো, শুধু এ পর্যন্তই নয়, এরপরে যখন বাচ্চা দুধ পান করতে করতে এই দুনিয়ার সঙ্গে একটু মিশে গেছে, এখন একটু বড় হয়ে গেছে, এখন তার শুধু দুধ পান করলে চলবে না, এবারে তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার কচি মুখে ছোট ছোট সুন্দর সুন্দর সাদা দাঁত দিয়ে মুখটাকে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরপরে শুধু এ পর্যন্তই নয়, বাচ্চা যখন আরো বড় হয়ে গেল, এখন তার শুধু খিচুড়ি খেলে চলবে না, মুরগির বাচ্চায় চলবে না, কবুতরের বাচ্চায় চলবে না, এবার তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ছোট সময়ের দাঁতগুলোকে এক একটা করে ভেঙে দিয়ে এবারে মুখটা বড় হয়েছে, বড় মুখের বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের প্রতি তোমাকে আহ্বান জানাচ্ছি, যে রবের দিকে তোমাকে আহ্বান করছি, যে রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে বলছি, সেই রবের পরিচয় হল এই, যিনি সবকিছু পূরণ করছেন। বলবেন যে হুজুর, ডিমের ভিতরে তো বাচ্চা হয়, সেই বাচ্চার খাবার কোত্থেকে আসে? ও আমার ভাইয়েরা, ডিমের ভিতরে দুইটা অংশ দেখবেন, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলেছেন ওই হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, ডিমের ভিতরে বাচ্চা তৈরি হল, ওইখানে যখন বাচ্চার বডি তৈরি হয়ে গেল, রুহু চলে আসলো, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, হাঁসের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, কুমিরের বাচ্চা, যেই হোক না কেন, পাখির বাচ্চা, ডিমের ভিতরে যখন দেহ তৈরি হল, রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন, ওই ডিমের মধ্যে খাবার পৌঁছাবার মতো কোন শক্তি নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চাটাকে তৈরি করার আগেই খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, খাদা খাবারের গুদাম তৈরি করেছেন, সেই খাবারটাই হচ্ছে সাদা লালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা অংশটা খাবার। এবারে ডিমের ভিতরে বসে এই মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, হাঁসের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, কুমিরের বাচ্চা, পাখির বাচ্চা খাবার খাচ্ছে, খেতে খেতে খাবারের গুদাম ফুরিয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, এখন কি করবে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে, সাদা প্রাচীর, ডিমের খোসা, এটা কোন চীনের প্রাচীর নয়, জেলখানার প্রাচীর নয়, এটা বড় হালকা, তুমি তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো। চতুর্দিকে ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে সমান তালে ভাঙল, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হল মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে খোসাটা দুই ভাগ হয়ে গেল, বাচ্চা বের হয়ে চলে আসলো। ও আমার ভাইয়েরা, এবারে হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বেরিয়ে আসলো। দুইটা বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, পানির কাছে নিয়ে সাঁতার কাটতে বলো। হাঁসের বাচ্চা পানি দেখলে খুশিতে মেতে উঠবে, সে মনে করবে, বাচ্চাটা মনে করবে পানি আমার জন্যই তৈরি হয়েছে, সাঁতার কাটতে শুরু করবে, তার কোনো ভয় নেই। অপরদিকে মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি এই এলাকার রামদালিন এলাকার না, এই এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে নাকি? মুরগির ফার্ম দেখে আসলাম অনেকগুলো মাশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। শুধু এ পর্যন্তই নয়, যেসব দেশে শীত প্রধান দেশগুলো, শীতে পানি বরফ হয়ে গেছে, ঠান্ডায় মানুষরা কম্বল গায়ে দিয়ে থাকে, রুমের ভিতরে গরম হিটার জ্বালিয়ে রাখে, ওই পাখিগুলোর গায়ে কেউ কম্বল জড়াইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হুকুম করে দেয় তোরা বাংলাদেশে উড়াল দিয়ে যা, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শীতের মৌসুমে বাংলাদেশের হাওর বাওর খাল বিল নদী নালাগুলো তোদের জন্য মুক্ত রয়েছে। আমাদের তো পাসপোর্ট নাই, ভিসা নাই, প্লেনের টিকিট নাই, আল্লাহ তারা বললেন তোদের কিছুই লাগবে না, উড়াল দিবি আল্লাহর নাম নিয়ে, উড়াল দিবি, তোদের কোনো সমস্যা নাই, বাংলাদেশে গেলে তোদের জন্য আইন রয়েছে, তোরা অতিথি পাখি, তোদের বড় মর্যাদা আছে, পুলিশ তোদের পাহারায় আছে। ও আমার ভাইয়েরা, পাখিগুলো উড়াল দিয়ে আসলো, আবার যখন শীত চলে গেল, কে ওদেরকে বলল যে তোদের দেশে এখন আর শীত নাই, আবার উড়াল দিয়ে তোর দেশে চলে যা। পাখিরা বসে থাকে নাকি না চলে যায়? কার হুকুমে আসলো আর কার হুকুমে গেল জানা আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বলতে গেলে এক এক করে অনেক দিক বলা যাবে। আমি বলছিলাম রবের কথা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন, রব্বুনা, ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, ওই রবের দিকে আহ্বান জানাচ্ছি, ওই রবের হুকুম পালন করতে হবে, ওই রবের আইন মানতে হবে, তোর নিজের কোন আইন তৈরি করার সুযোগ নেই। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, সার্বভৌম ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক কে? ফেরাউনকে দাওয়াত দেওয়া হল, বল রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠালেন, যারা রবকে ভুলে গেছো, যারা নিজেরা রবের আসনে বসে গেছো, এই লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী পাঠাচ্ছেন, আর একদিকে কিতাব দিচ্ছেন। যুগে যুগে কিতাব দেন নাই, কারণ আছে কতগুলো। আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, হাওয়াকে পাঠাইলেন, ইবলিসকে পাঠাইছে না? আদম আলাইহি সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোকা দিল, ওই ইবলিস দুনিয়ায় নামছে, আমার সন্তানদেরকে ধোকা দিবে। এছাড়া ইবলিস আরো একটা কাম করছে, আল্লাহর কাছে আবেদন করে সে কেয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেছে, আমার সন্তানদের বয়স হবে 60 বছর 70 বছর 100 বছর, আর শয়তানের বয়স হবে কেয়ামত পর্যন্ত, আমার সন্তানরা যখন একটু অভিজ্ঞতা সম্পন্ন হবে, একটু চালাক হয়ে উঠবে, শয়তানের শয়তানিটা বোঝা শুরু করবে, এই সময় তার জীবন শেষ হয়ে যাবে, মরে যাবে। আর শয়তান সারা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের কৌশল সবগুলো শয়তান একত্র করে রাখবে, আমার সন্তানদেরকে ধোকা দিয়ে সে জাহান্নামি করে ফেলবে। আদম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, ও আদম তুমি তোমার স্ত্রী সব দুনিয়াতে চলে যাও, জেনে রাখো তোমাদের কোন ভয় নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম তুমি তোমার স্ত্রী সব দুনিয়াতে যাও, তোমার সন্তানরা দুনিয়ায় থাকবে, জেনে রাখো আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী পাঠাবো, কিতাব পাঠাবো, নবী রাসূল পাঠাবো, এই কিতাবগুলোকে যারা মান্য করবে, আমার হেদায়েতকে যারা অনুসরণ করবে, যারা নিজের মন গড়া কোন তরিকা আবিষ্কার করবে না, যারা নিজেরা ফেরাউন হবে না, ফেরাউন শুনে রাখো তোমার মতো নিজেরা সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করবে না, নিজেকে আল্লাহ দাবি করবে না, রব দাবি করবে না, নিজের মন গড়া আইন তৈরি করবে না, জনগণকে গোলাম বানাবে না, এই রকম যারা করবে না বরং আল্লাহর হুকুম মতো চলবে। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। দুনিয়ার কুফফাররা যত চক্রান্ত করুক, ফেরাউন যত চক্রান্ত করেছে মুসাকে বাঁচাই, মুসাকে সে মুসার সাথে সে পেরেছে, মুসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত হচ্ছে ফেরাউনের দরবারে। ও আমার ভাইয়েরা বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন, ওই কিতাবগুলোর সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটা কেন আসলো আমি আবার ওইখানে চলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ঘটনা মনে রাখবেন, ঘটনার আসল শোনা দরকার আছে না ইনশাআল্লাহ, কারণ ফেরাউনরা এখনো আছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চক্ষু দিয়েছেন দেখার জন্য। চোখ দিয়েছেন কিসের জন্য? কিন্তু চোখ থাকলে দেখা যায় নাকি? চোখ থাকলে কি লাগে? আলো লাগে। কি লাগে? আলো। তোমার চক্ষু অনেক ভালো, কিন্তু এখন আলোটা নিবে যাক, বাতি নিবে যাক, কিছু দেখবা? চোখ দিয়ে দেখতে হলে দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় মোমবাতির আলো, তারকার আলো, চাঁদের আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তুমি যত বড় চক্ষুওয়ালা হও, তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক, কোনো কাজ হবে? কোনো কাজ হবে নাকি? ও আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। কিসের চক্ষু? বিবেক বুদ্ধির চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে জানার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য, রবের পরিচয় খুঁজে বের করার জন্য। ও ফেরাউন, আমি তোমার কাছে সেই কিতাব নিয়ে আসছি, সেই কিতাব তোমার জ্ঞান যত বড় বেশি হোক না কেন, যদি তোমার জ্ঞান চোখের সামনেও একটা আলো না থাকে, এই চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখ দিয়ে রবের পরিচয় পাওয়ার জন্য একটা আলোর প্রয়োজন। সেই আলো হচ্ছে আসমানি কিতাব। সেই আলোর নাম কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি? তাওরাত। তার নাম কি? তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দান করলেন, এই আলো তোমার চোখে লাগাতে হবে, এই আলো যদি ওহির আলো তোমার চোখের সামনে না থাকে, তুমি রবের পরিচয় পাইবে না, নিজেই বরং রব দাবি করে বসে আছ। আমি তোমাকে রবের দাওয়াত দিচ্ছি, রবকে মানো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন, ওহী দিয়েছেন, ওই ওহির আলো যদি জ্ঞান চোখের সামনে না থাকে, তাহলে তারা হয়তো আল্লাহকে অস্বীকার করে, নতুবা নিজেরাই রব দাবি করে। ফেরাউন রব দাবি করল। আর ডারউইনের কথা আপনারা শুনেছেন, ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী জ্ঞান তো ছিল না, বিজ্ঞানী হলো কি করে? এই বিজ্ঞানী আল্লাহকে বিশ্বাস করে না। মানুষ কেমনে সৃষ্টি হল? সে সে দুনিয়ার মানুষের সামনে একটা মতবাদ পেশ করলো যে মানুষ আসলে ছিল বানর। কি ছিল? বানর ছিল। এই বানরেরা যখন গাছে ল্যাজ ঘষতেছিল, গাছে ল্যাজ ঘষতে ঘষতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করলো তো মানুষ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, জঙ্গলে এখনো বানর আছে কিনা? এখনো বানর আছে, এখনো গাছের সঙ্গে ল্যাজ ঘষে। অনেক বানর চিড়িয়াখানায় পর্যন্ত আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় বসে গাছে গাছে লাফায় আর নাচে ঘষে। ল্যাজ পড়ে গেছে এখন? আগে যদি ল্যাজ পড়ে গিয়ে মানুষ হয়ে গিয়ে থাকে তাহলে এখন হয় না কেন? এই মতবাদ এখনো বিশ্বে বড়ানো হয়। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই মতবাদ পড়ায় আর বলে যদি বিশ্বাস না করো, আমরা বানর ছিলাম, বিশ্বাস না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো ল্যাজের গোড়াটা এখনো আছে। তখন বিশ্ববিদ্যালয়ের টেবিলে, বিশ্ববিদ্যালয়ের চেয়ারে ওই শিক্ষিত বানরগুলো, বানরের বাচ্চা নরা দাবি করে বানর থেকে আসছে, পিছনে হাত দিয়ে দেখে ঠিকই তো ল্যাজের গোড়াটা আছে আর মাথা ঝুলাই আর বলে ঠিকই আমাদের বাপদাদার নাম বানর, আমরা বানরের বাচ্চা, বানর থেকে আস্তে আস্তে আমরা মানুষ হয়ে গেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছেন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, সবগুলো পরিচয় কোরআনে তুলে ধরা আছে। ওই কোরআনের আলো না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, জ্ঞান ছিল ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই, ঠিক কিনা? এজন্য ফেরাউন তুমি নিজেকে আল্লাহ দাবি করে বসে আছ, আর দারুইন আল্লাহকে অস্বীকার করে বসেছে। নতুবা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম না? দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে যে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, তারে আমরা কি বলবো, পাগল বলবো না? যে বেটা পাবদা মাছ পাবদা মাছ, বোয়াল মাছ বোয়াল মাছ, ঠিক কিনা? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ দেখতে কাছাকাছি কিনা? এখন যদি কেউ বলে এই যে টাকি মাছগুলো এগুলোই হচ্ছে শোল মাছ গজার মাছের পূর্বপুরুষ, তারে আমরা কি বলবো, পাগল মাথা গোল? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন মানুষ করে, আর ওই বানরকে সৃষ্টি করেছেন বানর করে, শিম্পাঞ্জিকে সৃষ্টি করেছেন শিম্পাঞ্জি করে, ওরাং ওটাংকে সৃষ্টি করেছেন ওই রকম করে, প্রত্যেকটা আলাদা আলাদা জাত। নতুবা আগে যদি বানর থেকে মানুষ হয়ে থাকে, এখনো তো হওয়া দরকার ছিল, কোনটা অর্ধেক মানুষ, কোনটা পোয়া মানুষ, কোনটা শিকি মানুষ হওয়া দরকার ছিল কিনা? তা নাই। অপরদিকে এই কোরআনের আলো যাদের জ্ঞান চোখের সামনে ছিল, মুসলমান না হলেও তারা আল্লাহকে বিশ্বাস করেছে। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, সে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করল। কোরআন অনেকেই পড়ে, এই কোরআন পড়ার জন্য সে ইংলিশে অনুবাদ করা কোরআন পড়ল। অনুবাদক ভুল করে না? বাংলায় যত কোরআন তর্জমা আছে একটাও কি সঠিক আছে? প্রত্যেকটার মধ্যে ভুল আছে। ও আমার ভাইয়েরা, মরিস বুকাইলি ইংলিশের তর্জমা কোরআন পড়ে ভুল ধরতে পারল, মনে মনে খুব খুশি, এইবার কোরআনের ভুল ধরেছি, সারা দুনিয়াতে নাম হয়ে যাবে। কিন্তু একটু চিন্তা করলো যে কোরআন তো আরবিতে, আমি পড়ছি ইংলিশে, ইংলিশে কোরআন তর্জমা পড়ে ভুল ধরলে কিন্তু আবার যদি ভুলটা ইংলিশ ওলা করে তো মুশকিল হবে, আমি বোকা হয়ে যাব। এই জন্য তিনি আরবি ভাষা শিখতে শুরু করলেন, আর খুব ভালো করে শিখলেন। আনাকুম বানাকুম জানাকুম শিখে নাই, কোরআনুল করিমকে খুব সুন্দর করে পড়ল, আরবি ভাষা শিখল। এরপরে তিনি কোরআন শরীফকে পড়তে আরম্ভ করলেন। তিনি লিখেছেন, আমি কোরআন শরীফকে পড়াশোনা করা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এজন্য আরবি ভাষা শিখলাম, কোরআনকে বারবার পড়াশোনা করলাম, গবেষণা করলাম, গোটা কোরআনকে আমি যতবার পাঠ করেছি ততবার কোরআনের থেকে নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন তথ্য আমার সামনে উপস্থাপিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে পড়াশোনা করেছিলাম ভুল ধরার জন্য, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কোন ভুল ধরার তো সুযোগ হয় নাই, বরং আমার জীবনে যত ভুল ছিল আমার জীবনের ধাপে ধাপে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের মোড়ে মোড়ে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো কোরআনুল করিম এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পর আল্লাহর কালাম, এই কালাম আল্লাহর পক্ষ থেকে নূর। এই তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক জ্ঞান চোখ দিয়ে আল্লাহকে চিনতে হলে, আল্লাহর বিধানকে জানতে হলে একটা আলোর প্রয়োজন। সেই আলোগুলো হচ্ছে আসমানি কিতাব, এবং তার সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। ও ফেরাউন, আমি তোমার কাছে সেই জ্ঞান চোখের নূর নিয়ে আগমন করেছি, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আগমন করেছি, তুমি সেই ওহির প্রতি ইমান আনো, রবের প্রতি ইমান আনো, আল্লাহর হুকুমকে মানো। আল্লাহ তাআলা বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক কে? আল্লাহর হুকুম যেই ব্যক্তি মানে ওই ব্যক্তির নাম মুসলিম। ওই ব্যক্তির নাম কি? মুসলিম। আর আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইসলাম। মানার নাম কি? আমার দেশে লোকেরা বলে ইসলাম অর্থ কি? শান্তি। বলেন এরকম ইসলাম অর্থ শান্তি কোন কিতাবে আছে? এটা বাংলা বইতে লেখা আছে, আলিয়া মাদ্রাসার বইতে লেখা আছে, আর ওই যে বাংলা স্কুলে পড়া ওই সব বইতে লেখছে খ্রিস্টানরা লেখছে। কারণ কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল কারা? খ্রিস্টানরা। ওই খ্রিস্টানরা এই অর্থগুলো পরিবর্তন করেছে, নতুবা ইসলাম মানে শান্তি না, সালাম অর্থ শান্তি। আমি বসে বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। ও আমার ভাইরা, সালাম মানে শান্তি। তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আল ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নেহাদান বতাত। ইসলাম মানে হল জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। ফেরাউনকেও দাওয়াত দেওয়া হলো ইসলাম গ্রহণ করো, যুগে যুগে এই যুগের ফেরাউনদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে ইসলাম গ্রহণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ হুকুম করলেন আসলিম, ইসলাম গ্রহণ করো। সব নবীর ধর্ম ছিল ইসলাম। ধর্ম ছিল কি? তবে শরিয়া পার্থক্য ছিল একটু, শরিয়াতে কি ছিল? পার্থক্য ছিল, কিন্তু ইসলাম ধর্ম একটাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো, তিনি সঙ্গে সঙ্গে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? মুশকিল হচ্ছে আমাদের দেশে এই বিষয়গুলো তো আলোচনা হয় না। ওয়াজ মাহফিল এই দেশে যত হয়, এত পৃথিবীর কোন দেশে হয় না। আর এই দেশে যত অজ্ঞতার শিরিকার বেদাত আছে, বিশ্বের কোন জায়গায় এরকম আছে কিনা সন্দেহ আছে। শুনতে শুনতে নাগ মাহায়ে মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, অন্তরে বিরক্তি এসে গেছে, কারো নাম বুলবুলি, কারো নাম যুক্তিবাদী। আল্লামা ইকবাল তাই বলেছেন, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হে তাউস ফকত রং। তুমি বুলবুলের গান শুনে পাগল হয়ে যেও না, আর ময়ূরের রং দেখে পাগল হয়ে যেও না। ও আমার ভাইয়েরা, কোরআন হাদিসের কথা বুঝতে হবে, জানতে হবে। এখন পর্যন্ত মুসলিমরা জানে না ইসলাম অর্থ কি, মুসলিম অর্থ কি, ইসলাম মানে কি, আত্মসমর্পণ করা ইসলাম মানে কি। এইটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আর ওয়াজ লাগে না। ইসলাম মানে আত্মসমর্পণ করা, খালি কি মসজিদে না সব জায়গায়? আল্লাহু আকবার, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম হয় মুসলিম। তার নাম কি? আত্মসমর্পণ করব কোন জায়গায়? সব জায়গায়। আল্লাহ তারা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার ব্যাংক, আমার আদালত, সব চলবে একজনের হুকুমে, কার হুকুমে? ইন্না সালাতি ওয়া নুসুকি ও মুসা, হুকুম মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে, ও ফেরাউন সব জায়গায় হুকুম চলবে এক আল্লাহর, কার হুকুম চলবে? আমি তোমাকে সেই রবের প্রতি আহ্বান জানাচ্ছি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা, মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন হয় নাই। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওয়া আশহাদু আন্না মুসা নাবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যবিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু প্রথম সাক্ষী আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নেই। ও ফেরাউনরা শুনে রেখো, লা ইলাহা মানে কিছুই নাই, সব বাদ, লা ইলাহা সব বর্জন, ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, বিধান চলবে কার? ফেরাউন তোমার মন গড়া আইন টাইন চলবে না, এক আল্লাহর হুকুম মেনে চলো। আমরা কি সেই ফেরাউনের চেয়ে বেশি ভালো? আমরা কি সব জায়গায় আল্লাহর হুকুম পালন করতে পেরেছি? কোরআনের বিধান যদি মানুষ মানত অশান্তি থাকত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষ আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করছে। ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওয়ান ওয়া কারহা, অথচ আসমানে বা জমিনে যেখানে যারা আছে সবগুলো আসলামা, তারা ইসলাম গ্রহণ করেছে, সব কি করছে? আসমান জমিনে যা কিছু সব কি মুসলিম? সব কি মুসলিম মানে বলছি না, আত্মসমর্পণকারী, কার হুকুম মেনে চলে? চন্দ্র আল্লাহর হুকুম মেনে চলে, এজন্য চন্দ্র মুসলিম। সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? আল্লাহর হুকুমের কাছে যে আত্মসমর্পণ করেছে, আল্লাহর হুকুম যে মেনে চলে, তার নাম কি? আল্লাহ তারা বলছেন কোরআনে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে কোরআন বলছে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূরা ইয়াসিন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য যে রাস্তা যে পথ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য সেই পথে চলতে থাকে, এর ব্যতিক্রম করে না। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চন্দ্রের জন্য চাঁদের জন্য নির্ধারিত করে দিয়েছি কক্ষপথ, সেই পথে সে চলতে থাকে, চলতে চলতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম, একেবারে শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়। এইরকম ভাবে লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলছে, কার হুকুম মেনে? এজন্য চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, তারকা মুসলিম, গ্রহ মুসলিম, নক্ষত্র মুসলিম, সবাই কি? পশু পক্ষী মুসলিম, সমুদ্রের মাছগুলো মুসলিম, জঙ্গলের পশুগুলো মুসলিম, সবাই হুকুম মানে কার? যেই কারণে ওই সমুদ্রের ভিতরে কোন ইফতিজিং নাই, তিমি মাছের ছেলেরা ইলিশ মাছের মেয়েদেরকে ইফতিজিং করে নাকি? ইফতিজিং বলতেন এখন যে ইফতিজিং বন্ধ করার জন্য, সবাই আল্লাহর হুকুম মেনে চলে, সন্ত্রাস নাই, সেখানে সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, সমুদ্রে চাঁদাবাজি আছে নাকি? আসমানে ট্রাফিক পুলিশ নাই, সিগন্যাল বাতি নাই, এরপরে রাস্তা নাই, রাস্তায় কোন রাস্তা আছে? যে আল্লাহর রাস্তা বাতানো, প্রত্যেকের রাস্তা আলাদা আছে, একটার রাস্তা আর একটা ঢুকে না, ট্রাকের রাস্তায় ট্রাক চলে, বাসের রাস্তায় বাস চলে, সিএনজি রাস্তায় সিএনজি চলে, ওইখানে প্রত্যেকের যেরকম রাস্তা, ওইখানে সিএনজি বলতে ওইখানে যা আছে আর কি, প্রত্যেকটা আল্লাহর হুকুম মেনে চলে, এই জন্য কেউ কারো রাস্তায় ঢুকে না, অ্যাক্সিডেন্ট হয় না, ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য যেই হুকুম দান করেছেন, আইন দিয়েছেন, সবাই সেই আইন মেনে চলে, আল্লাহর হুকুম মতো চলে। কোরআনে বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত পশু পক্ষী আছে সবগুলো মুসলিম, সবাই আল্লাহর তাসবিহ করে। তুমি শুনতে শোনো কুহু কুহু, আসলে ও ডাকে আল্লাহু আল্লাহু। তুমি শুনতে শোনো কুকুরাতুর, আসলে ও ডাকে সুব্বহুন কুদ্দুসুন। এমনি ভাবে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা জিনিস, গাছ গাছালি পর্যন্ত তাসবিহ জপে কার? ওয়ালাহু ইয়াসজুদু, আল্লাহর জন্য তারা সিজদা করে, আল্লাহর হুকুম মেনে চলে। সেই জন্য ওইখানে কোন রকম ইফতিজিং নাই। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুই রকম বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে মানুষকে বাধ্য করতে পারতেন কিনা, কিন্তু বাধ্য করেন নাই। কারণটা কি বলবো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব মানুষকে নামাজের টাইমে কান ধরে নামাজ পড়াইতে পারতেন কিনা, যে নামাজের টাইমে পিঠটা তক্তা হয়ে যাবে নামাজ না পড়লে, তো সবাই দৌড় দিত কিনা, যে নামাজ না পড়লে সবগুলো প্যারালাইসিস হয়ে থাকবে, আল্লাহ পারেন কিনা? করেন না অনেককে। এইরকম যদি ভয় দেখাইতেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের সকলকে হেদায়েত দিতে পারতেন, যে আল্লাহ তাআলা তোমার শরীরটার মধ্যে জোড়া জোড়া দিয়েছেন, যদি নামাজ না পড়ো জোড়াগুলো বিকল করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। এই ভয় থাকলে সবাই নামাজ পড়তো কিনা, যে এক রক্ত নামাজ না পড়লে একটা আঙ্গুল সোজা হয়ে যাবে, দুই রক্ত না পড়লে দুইটা আঙ্গুল সোজা হয়ে যাবে, বাঁকা করতে পারবে না, একদিনের নামাজ না পড়লে একটা হাত সোজা হয়ে থাকবে, তার সবাই নামাজ পড়তো কিনা, একটা বেনামাজি খুঁজে পাওয়া যেত? কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। কি জন্য আল্লাহ তাআলা করেন নাই? একটু কারণ আছে, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন, বুঝার দরকার ওয়াজগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি, সম্মানিত করেছি। এই সম্মানিত মাখলুককে বাধ্য করলে সম্মান থাকে না, সম্মানিত ব্যক্তিকে বাধ্য করলে সম্মান থাকে? যাই, তুমি এখান দিয়ে এই বিষয়ে বাইরে যেতে পারবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে বলেছেন সম্মানিত জাতি, কেমনে সম্মানিত তা দেখবেন, মানুষ সম্মানিত কোন দিক দিয়ে? যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় সম্মানিত, দৌড়াইতে পারে বেশি, তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ দৌড়াইতে পারে অনেক বেশি, মানুষ ঘন্টায় জোরে দৌড়াইলে বেশির থেকে বেশি 10 মাইল, আর চিতাবাঘ ঘন্টায় দৌড়াইতে পারে 100 কিলোমিটার জোরে, বলুন সুবহানাল্লাহ। যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষ না হইয়া শ্রেষ্ঠ হইত কারা? চিতাবাঘ, শিয়াল, পাতি শিয়াল আছে না, কি জোরে দৌড় দেয়, কুত্তা দৌড়াইতে পারে। ও আমার ভাইয়েরা, যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায়, তাহলে মানুষ উড়াল জানে না কিন্তু পাখিরা উড়াল দেয়, ঠিক কিনা? কি জোরে উড়াল দেয়। যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায়, তাহলে মানুষ সাঁতার কাটতে জানে যদিও কিন্তু অল্প জানে, মাছেরা সাঁতার কাটে বেশি কিনা? যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায়, তাহলে দেখা যাবে মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে কি করে? যদি হিংস্রতার প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইত মানুষ, তাহলে সাপ ফার্স্ট হইত। ও আমার ভাইয়েরা, যদি বলো শক্তির প্রতিযোগিতায়, তাহলে বলবো মানুষ তো গরু এবং ছাগলের চেয়েও দুর্বল। কেমনে? একটা গরুর বাছুর যখন জন্মগ্রহণ করে, একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাজ সোজা করে দেয় দৌড়, ঠিক কিনা? গ্রামে দেখেন না বাচ্চা কি করে, গরু একদিনে দৌড়ুদৌড়ি শুরু করে দেয় বাচ্চা, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুইটা তিনটা উল্টি পাল্টি খেয়ে তারপরে কি করে, দৌড়ুদৌড়ি শুরু করে কিনা? কিন্তু মানুষের বাচ্চা দৌড়ায় কয়দিনে? মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়দিনে দৌড়ায়? না, এলাকার বাচ্চা একদিনে দৌড়ায়। মানুষের বাচ্চা শুয়ে শুয়ে ওয়া ওয়া করতে থাকে, পেশাব করার লাগে, পায়খানা করার লাগে, কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ কি করে সম্মানিত হল, কোন বিবেচনায় মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক হল? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন, কি দান করেছেন, এই জ্ঞান দান করেছেন বলে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বাধ্য করেন নাই, দেখো জ্ঞান দেওয়ার কারণে এই জ্ঞান দিয়ে মানুষেরা এবারে রেলগাড়ি তৈরি করল, রেলগাড়ি তৈরি করে এবারে চিতাবাঘের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল। চিতাবাঘ যেখানে দৌড়ায় ঘন্টায় 100 কিলোমিটার, মানুষ সেখানে রেলগাড়িতে চড়ে দৌড়ায় 750 কিলোমিটার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ফাস্ট হলে কি হলে পারে, মানুষ উড়াল জানত না, এবারে প্লেন তৈরি করল, উড়োজাহাজ তৈরি করল, রকেট তৈরি করল, মানুষ এবারে পাখির সঙ্গে পাল্লা দিয়ে উড়াল দিতে শুরু করল। এখন পাখি দৌড়ায় ঘন্টায় যদি 100 মাইল, মানুষে দৌড়াইতে পারে ঘন্টায় 1000 মাইল, ঠিক কিনা? ভয়েজার 2 রকেট 7500 কিলোমিটার একসাথে চলে, কত সুন্দর হল। মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারত না, এবারে মানুষেরা পানি জাহাজ তৈরি করল, সাবমেরিন তৈরি করল, লঞ্চ তৈরি করল, স্পিড বোট তৈরি করলো, এবারে মাছের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটা শুরু করলো। মাছে সাঁতার কাটে যদি ঘন্টায় 50 মাইল, মানুষেরা ঘন্টায় সাঁতার কাটে কত মাইল? আরো অনেক বেশি। এমনি ভাবে ওই সাপের কথা বলেছিলাম, মানুষে কামড় দিলে সাপ মানুষ মরে না, কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে। মানুষকে আল্লাহ তারা বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন, এবারে সেই জ্ঞানের মাধ্যমে ওই সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে টেনে হেঁচড়ে বের করে ওর বিষ দাঁত ভেঙে তারপরে বাজারে নিয়ে খেলাধুলা দেখায় আর পয়সা কামাই করে, ঠিক কিনা? হাতিকে পর্যন্ত মানুষেরা বসে এনে তারপরে তাকে দিয়ে কাজ করায়, গাছ নামায়, ঠিক কিনা? বড় বড় গাছ তার পিঠে দিয়ে কয় নামা তাড়াতাড়ি পিটানের চড়ে একেবারে কান গরম করে দিব, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা বিবেক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিবেকটাকে মূল্যায়ন করেছেন, এজন্য বাধ্য করেন নাই। ইচ্ছে করলে বাধ্য করতে পারতেন, কিন্তু বাধ্য করেন নাই, বিবেক দিয়ে তার সামনে দুইটা রাস্তা খুলে দিয়েছেন। কোরআন বলছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষের সামনে সঠিক রাস্তা পরিষ্কার করে দিয়েছি, এখন যার মনে চায় সোজা রাস্তায় চলো, যার রাস্তা মনে চায় যে মন গড়া জীবন যাপন করো, এখন তোমাকে সুযোগ দেওয়া হলো। ঘুড়ি যখন উড়ায়, ঘুড়ি আকাশে উড়ি আর মাথা তাওয়াকে আমাকে কেউ ধরতে পারবে না, পাইবে না, আসলে রসিকার হাতে। যখন সন্ধ্যা হয়ে আসলো, এবারে সুতা পেঁচাতে পেঁচাতে যখন কাছে চলে আসলো, তখন ঘাড়ে আর নাড়াবার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ভালো মন্দ পরিষ্কার করে দিয়েছেন, এইটা আল্লাহর বিধান, ওইটা আল্লাহর বিধান না শয়তানের বিধান। ও ফেরাউন, তোমাদের জন্য কাজ হলো আল্লাহর বিধানকে মেনে চলা, যদি মানো তাহলে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন জান্নাত, না মানলে দিবেন জাহান্নাম। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, জালিমদের জন্য আল্লাহ তাআলা আগুন তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ তারা মুসলমানকে মানুষকে বাধ্য করেন নাই, মানুষের সামনে দুইটা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু যদি মানুষ আল্লাহর হুকুম পালন করত এই দুনিয়ার মানুষ শান্তি পাইত কিনা? এখন আল্লাহর হুকুম বাতিল করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন মেয়ে লোকদেরকে, এখন মানুষেরা মানুষ মনে করে না, মেয়ে লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মেয়ে লোকদেরকে বিয়ে দিতে হলে টাকা দেওয়া লাগে উল্টা, কিন্তু কোরআন কি বলে শোনো, কোরআন বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, পর্দা করে নেয়। এই পর্দা করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যালিকা আদনা আইউরাফনা, এটা এজন্য যাতে করে তাদেরকে চিনতে পারে যারা মেয়ে লোক, সম্ভ্রান্ত মেয়ে লোক, ফালা ইউজাইনা, এবং তাদেরকে কেউ কষ্ট দিতে পারবে না, উত্তক্ত করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না। আল্লাহর হুকুম মানলে ইফতিজিং করতে পারবে কেউ? আমাদের দেশে আদালত থেকে সেই পর্দার হুকুমটা বাতিল করছে কিনা? কয়েকদিন আগে দেখেন না রায় দিল, পর্দার জন্য কাউকে বাতিল কি বাধ্য করা যাবে না। আল্লাহু আকবার, কার আইন বাতিল করেছে? ও ফেরাউনেরা, তোমরা আল্লাহর আইনকে বাতিল করেছ। আল্লাহর আইনকে বাতিল করে যদি ইফতিজিং বন্ধ করতে চাও, বন্ধ হবে? বন্ধ হচ্ছে না, কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ মেয়েরা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পুরুষদের জন্য, মেয়েদের জন্য। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুকে নিচু রাখে। পর্দার বিধান আগে পুরুষের জন্য, কোরআনে বলছে পুরুষদেরকে বলুন তারা যেন চক্ষু নিচু রাখে। এরপরে বলছেন ওয়াকুল লিল মুমিনাত, এবং মুমিনাত মেয়েদেরকে বলুন তারা যেন চক্ষু নিচু রাখে। এরকম পর্দার বিধান দিলেন, চক্ষু নিচু রাখতে বললেন, কি জন্য? যাতে করে পর্দার ভিতরে থাকলে ছেলেদের যৌবনে যখন বিয়ে করার জন্য চাহিদা আসবে, তারা মেয়ে লোকার সামনে পাচ্ছে না, এখন বিয়ে করতে বাধ্য, ঠিক কিনা? কিন্তু তা না করে মেয়েদেরকে খোলামেলা দেওয়া হল, মেয়ে লোকেরা মাথার চুল খুলে দিল, এরপরে চেহারা খুলল, এরপরে সামনের জানালা পিছনের জানালা খুলে ফেলল। পুরুষেরা বরং কি করে, এখন পর্দা করে, পুরুষেরা হাত মোজা পা মোজা টাই পরে কোট পরে, আর মেয়ে লোকেরা সবগুলো ছাড়ে, ঠিক কিনা? ছেলেরা এখন যুব্য পরে, আর মেয়েরা কি করে, খাটো করতে করতে একেবারে পাশার উপরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, মেয়েদেরকে পর্দা করতে বলেছেন, তাহলে কি উত্তক্ত করবে না? এখন তোমার মেয়েগুলোকে খালি করে দিলে এখন পুরুষদেরকে উত্তক্ত, তারা কি করে জ্বালায় সুরসুরি দেয়, তো পুরুষরা বুঝতে পারবে নাকি? এই ছেলেগুলো দেখে মেয়েরা বেপর্দায় চলছে, ঘোড়ার মতো চুল ফুলাইয়া, এরপরে কি করে হাই হিল একেবারে উঁচু জুতা পরে ঠাস ঠাস করে চলে, ছেলেরা যখন দেখে তখন ওদের যৌবনে নাড়াচাড়া পড়ে, তখন ওদের পিছনে পড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন পর্দার হুকুম করো, যারা এইটা কেউ করতে না পারে। এক লোকের প্রচন্ড পানির পিপাসা লাগছে, দেখে যে একজনে ডাব বিক্রি করে, দাম কত? পঞ্চাশ টাকা। পঞ্চাশ টাকা দিয়ে সে ডাব কিনে খাইল, কারণ পায় না করবে কি? এরপরে পিপাসা নিবারণ হয়ে গেল, কিছু দূর গেল, দেখে এক ডাবলা ডাব নিয়ে বসে আছে, কেউ কিনে না। ডাবলা সন্ধ্যা হয়ে গেছে, কয় ভাই খাও, পয়সা লাগবে না, মাশাআল্লাহ খুব ভালো তো, ফ্রি ডাব পাওয়া যাচ্ছে। আচ্ছা তারপরে একটু খাইলু কষ্ট করে একটা, তুই ফিরে দিলে কি জন্য? কয় যে ফ্রি দিলাম এই জন্য, এই ডাব ফেরত নিতে গেলে আমার টাকা খরচা হবে, তার চেয়ে বিনা পয়সা দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে আর এক ডাবওয়ালা কয় যে ভাই ডাব খাওয়ার এক টাকা করে ডাব প্রতি নেও, ব্যাপার কি? কয় যে দেখো ডাব আনতে আমার খরচা হয়েছে 2000 টাকা, এখন এক টাকা দিলে আমার 1000 টাকা খরচা হবে, তবু 1000টা তো বাঁচলো। ও আমার ভাইয়েরা, যখন যৌবনের ছেলেদের নারীদের প্রতি আকর্ষণ থাকে, পিপাসা লাগে, আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ও যুবকেরা যখন তোমার যৌবনে পানির পিপাসা লাগলো, যৌবনে নারীদের পিপাসা লাগলো, তখন মেয়েদেরকে বিয়ে করো, একটা পারলে একটা বিয়ে করো, না আরো লাগলে দুইটা বিয়ে করো, আরো লাগলে তিনটা বিয়ে করো, আরো লাগলে চারটে বিয়ে করো। আল্লাহ তাআলা বিয়ে করতে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মানিস্তাত, ও যুবকেরা তোমাদের যাদের বিয়ে করার ক্ষমতা আছে সেজন্য তাড়াতাড়ি বিয়ে করে নেয়, বিয়ে করলে লাভ কি? ফাইন্নাহু আহসানুল ফারাজ ওয়া গাদদুল বসার, এর দ্বারা চক্ষু হেফাজত থাকবে, লজ্জাস্থান হেফাজত থাকবে, চক্ষু নিচু থাকবে, ইফতিজিং করবে না। ও আমার ভাইয়েরা, যখন যৌবনে পানি পিপাসা ছিল সেই সময় সে মেয়েদেরকে রাস্তায় পেল, ইফতিজিং করলো, বিয়ে করলো না, এরপরে যখন মেয়ের বয়স হয়ে গেল 25-30, এখন মেয়ের চেহারার থেকে আকর্ষণ চলে গেছে, আল্লাহ তারা বিয়ের জন্য দেখবেন একটা আকর্ষণ সৃষ্টি করে দেয়। 14-15 বছর মেয়েদের মধ্যে কি আসে? আকর্ষণ আসে, এটা আল্লাহ তারা সৃষ্টি করে দেন যাতে করে ওই সময় ছেলেদের আকর্ষণ বাড়ে। সেই সময় তুমি মেয়েকে বিয়ে দিলা না, পর্দা করাইলা না, এখন ইফতিজিং করা শুরু হয়ে গেল। এরপরে যখন সব আকর্ষণ চলে গেল, তারপরে এখন পিপাসা চলে গেছে, এখন ডাব বাগনা খাওয়াও, কি করো? মনে আছে না, বিনা পয়সায় ডাব খাওয়ায়, তাও খাইতে চায় না, এবারে কয় যে না উল্টা পয়সা দিতে হবে, ডাবও খাইবো পয়সাও দিব, কি করবো? এক বেটা নতুন বাড়ি কলা গাছ লাগাইছে, নতুন মাটি, বড় বড় সাগর কলা হয়েছে, চিন্তা করলে রামদাইল গ্রামের লোকেরা এই কলা দাম দিয়ে খাবে না, বাস স্ট্যান্ডে নিয়ে যাই, মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে নিয়ে গেল, কিন্তু খাবারের জন্য কষ্ট না হয় সেজন্য ছোলাটা ফালাইয়া দিল। এবারে আশপাশের যত ছোট ছোট কলা সবগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু ওর নতুন বাড়ির বড় কলা কেউ কিনতে আসে না। এবারে সব বাসগুলো চলে গেছে, ঢাকার মানুষরা চলে গেছে। লোকটা চিৎকার মেরে বলল, ভাইরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির বড় কলা তোমরা কেন কিনছো না? কি মিষ্টি কলা, আমি তোমাদের জন্য এখানে নিয়ে আসলাম, আমার গ্রামের লোকেরা কিনতে পারবে না সেজন্য এখানে আনলাম। লোকেরা বলল, দেখো তোমার কলার উপরে পর্দা নাই, ছোলা নাই, ওই কলা খাওয়া যাবে না। লোকটা বলল, আমি তো পর্দা তোমাদের সুবিধার জন্য খুলে দিয়েছি, কলা ছুলে খেতে তোমাদের কষ্ট হবে, সেই জন্য ছোলাটা আগের থেকে ফেলে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য তো কাজটা করেছি। লোকেরা বলল, তুমি যে ছোলা ফেলে দিয়েছ, এই ছোলা ফেলে দেওয়ার কারণে সুবিধা হয়েছে ঠিকই, অসুবিধা মারাত্মক, সুবিধার চেয়ে অসুবিধাটা বড়। এই কলায় ছোলা না থাকার কারণে মাছি বসেছে, মশা বসেছে, ধুলাবালু পড়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, এই কলা খাইলে এখন পেট খারাপ হইবে। এখন যদি কলা খাইতে হয় তাহলে এক একটা কলা খাবো আর তার সাথে পাঁচ টাকা করে দিতে হবে, কারণ কলা খাইলে তো পেট খারাপ হইবে, পেট খারাপ হলে ট্যাবলেট খাইতে হইবে, এই ট্যাবলেট খাওয়ার জন্য ঔষধের পয়সা দিতে হবে। ও আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে পর্দার হুকুম দিয়েছেন। এই যে আমি বাইকে কথা বলছি, বাতি জ্বলছে, তার আছে দুইটা তার, দুইটা তার কিন্তু আলাদা আলাদা রাবার দিয়ে জড়ানো আছে, ঠিক কিনা? এই দুইটা তার না হইলে কিন্তু আবার বাতি জ্বলবেও না। এই দুইটা তার আলাদা আলাদা রাবার দিয়ে পেঁচানো আছে, এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় মিলানো হবে, সেই মিলানোর পরে তারপরে বাতি দিলে বাতি জ্বলবে। ওই সিস্টেমরই না গিয়া যদি কোনো ব্যক্তি আগে রাবার গুলোকে ছিঁড়ে ফেলে দেয়, দুইটা তারকে একাত্র করে দেয়, তাহলে কি বাতি জ্বলবে না, প্যান্ডেলে আগুন লাগবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, সাথে সাথে পর্দার বিধান দিয়েছেন, মিলবা ঠিকই, মিলতে হবে, এই মিলার মাধ্যমে তোমাদের সন্তান হবে। কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষরা মেয়েদের জন্য পোশাক, মেয়েরা পুরুষের জন্য পোশাক, একজন আরেকজন ছাড়া চলতে পারবে না। কিন্তু শর্ত হল মিলতে হবে ঠিকই, ওই তার যেরকম রাস্তাঘাটে মেলে নাই বরং নির্দিষ্ট নিয়মে মিলতে হয়েছে, ঠিক তেমনি ভাবে যৌবনে তোমরা বিয়ে করো, বিয়ে করে তারপরে মিলো, তাহলে তোমাদের থেকে সুন্দর সুন্দর সন্তান হবে, ন্যাক সন্তান হবে, দুনিয়াতে শান্তি পাবে, আলো জ্বলবে। আর যদি রাস্তাঘাটে মেলা শুরু করো তাহলে আলো জ্বলবে তো দূরের কথা, গোটা দেশে আগুন জ্বলবে, নারীদেরকে অ্যাসিড মারবে, খুন করবে, আত্মহত্যা বেড়ে যাবে, ঠিক কিনা? এবারে পরিষ্কার হয়ে গেল, এই যে মেয়ে লোকেরা মিছিল করে, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো। আর ছেলেরা কয় যে আইয়ে পড়ো, আইয়ে পড়ো। ও আমার ভাইরা, মিছিল করে বন্ধ করা যাবে না, আল্লাহর বিধানকে বাতিল করেছ, বেয়াদবি করেছ। এই ফেরাউনের মার্কা লোকেরা, আল্লাহর আইনকে যারা চ্যালেঞ্জ করেছ, বাতিল করেছ, জেনে রাখো যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান কোন ব্যক্তি না মানবে সে মুসলিম হবে। আল্লাহর হুকুমকে আদালত থেকে বের করে দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন কি আইন দিয়েছে শুনুন, এই মেয়ে লোকদের ব্যাপারে কত কঠোর আইন দিয়েছে। আজকে মেয়েরা ধর্ষিতা হলে পরে লজ্জায় আত্মহত্যা করে, কারণটা কি আমি দেখেছি, একটা মেয়ে লোক একবার বিবৃতি দিল, কয় যে ধর্ষণ হলে পরে কেন আত্মহত্যা করে, কারণ ওই মেয়েটা ধর্ষিতা হলে এলাকায় এমনি বদনাম হয়ে যায়। এরপরে মামলা করতে গেলে পরে পুলিশে তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, সেইখানে আর একবার ধর্ষণ, এরপরে যখন সাংবাদিকরা আসে, এই সাংবাদিকরাও তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, এই তৃতীয়বার ধর্ষণ, এরপরে মেয়েটাকে ভালো করে পুরুষ বিয়ে করতে চায় না, এইরকম একটা গ্লানি নিয়ে এই সমাজে বসবাস করতে হচ্ছে। সেই জন্য মেয়ে লোকেরা অন্য কোন রাস্তা না পেয়ে আত্মহত্যার রাস্তা খুঁজে বের করে। ও আমার মা বোনেরা শুনে রেখো, তোমাদের আত্মহত্যা করার কোন প্রয়োজন নাই, তোমরা আন্দোলন করো কোরআনের বিধান কায়েম করার জন্য। কোরআন বলছে প্রথমে নারীদেরকে ওয়াজ করেছে, পুরুষদেরকে ওয়াজ করেছে, সবাইকে ওয়াজ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, খবরদার খবরদার তোমরা জিনা বিচারের ধারে কাছেও যেও না, এটা বড় অন্যায় এবং বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ। এই বিধান দিল। এরপরে যদি কোন ব্যক্তি জিনা করে, মেয়েদেরকে অপহরণ করে, ধর্ষণ করে, আল্লাহ তাআলা বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী ব্যভিচারী, জেনাকারী নিয়ে আর জেনাকারী, যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো, এরপরে ওদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিটা বাতাসে উড়িয়ে দাও। আইন দিয়েছেন কে? এই আইন বাস্তবায়ন করলে এই ঘটনা যারা দেখবে আর শুনবে, এই দেশে ইফতিদিন থাকবে, নারী ধর্ষণ থাকবে। এই আইন রয়েছে মক্কা মদিনায়, আমি দেখেছি এত সুন্দর মিশরের থেকে মেয়েরা আসে, কাশ্মীরের থেকে মেয়েরা আসে, চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে এমন সুন্দরী সুন্দরী মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা হজের সময় আরাফাতের ময়দানে পাশাপাশি অবস্থান করে, রমজান মাসে উমরা করতে যায়, রাতের বেলা গভীর রাতে বাইতুল্লাহ তওয়াফ করে তাহাজ্জুদ পড়ে চলে আসে। আজ পর্যন্ত মক্কা মদিনায় কোন একটা নারী ধর্ষিতা হয়েছে বা অপহরণ হয়েছে খবর পাওয়া গেছে? কারণ সেখানে আইন আছে, যদি ধরা পড়ে তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। ও আমার জাতি, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন চুরির হাত কাটা সম্পর্কে, আইন দিয়েছেন কে? আমার দেশে বর্তমানে বড় সমস্যা চোরের হাত কাটা, চোর চোরের জ্বালায় কেউ মাল রাখতে পারে না, চুরি হয়ে যায়, চিন্তায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আইন দিয়েছেন আস-সারিক ওয়াস সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও আল্লাহ তাআলা বলছেন হে মুমিনরা শুনে রাখো, আল্লাহর বিধান হচ্ছে আস-সারিক ওয়াস সারিকাতু, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, যদি চুরি করে ওর হাতটা কেটে ফেলো, এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ তারা অন্যায়ের শাস্তি দিচ্ছেন। শাস্তি দিচ্ছেন কে? এই আইন বাস্তবায়ন আছে, এই আইনটাকে বাতিল করেছে। আল্লাহর আইন বাতিল করলে মুসলিম থাকবে? আল্লাহর আইন বাতিল করার অধিকার কারো আছে? ও ফেরাউনরা, তোমরা আল্লাহর আইনকে বাতিল করেছ, আল্লাহ আইন দিলেন চোরের হাত কাটো, এই আইন বাতিল করার অধিকার কারো নেই। ইতিহাস থেকে জানো, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা শরীফে বিজয়ের তিন দিনের মাথায় গিয়ে একটা চুরি হল, চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, ইমরাতে মাখজুমিয়া, বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করল। ও আমার ভাইয়েরা, লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাত কাটা যায় কুরাইশ বংশের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে, এই জন্য তারা নবীর কাছে সুপারিশ করার জন্য পরামর্শ করল, আর কিছু মালিশ তৈরি করলো, কারণ নবীও তো বংশ কুরাইশের। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে বলবে, উসামা বিন যায়েদ আল্লাহর নবীর পালক নাতিকে ধরলো সবাই, তুমি একটু নবীর কাছে গিয়ে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির বিচার আসবে, চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশ তো ওরা কুরাইশ বংশ, আবার মহিলার নামটাও আপনার ছোট মেয়ের নামে, নাম ফাতেমা, একটু অন্য কোন বিচার করা যায় কিনা? আল্লাহর নবীর কানে যখন কথাটা পৌঁছানো হল, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, বলেন ও আমার উম্মতরা শুনো, আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে, তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়েছে, তাদের মতের সাথে যেটা মিলে ওইটা মানত, যেটা মিলে না ওটা বাদ দিত, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর কালামকে পরিবর্তন করতে চাচ্ছ? জেনে রাখো, আমার আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন, যদি আমার কলিজার টুকরা, আমার ছোট মেয়ে মা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ তাআলা বিধান দেওয়ার মালিক, আল্লাহর বিধান কেউ পরিবর্তন করতে পারবে? কেউ পরিবর্তন করতে পারবে না। যদি পরিবর্তন করে মুসলমান থাকবে? শয়তানের মধ্যে আর আদমের মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার ওই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, তাহলে কিন্তু জালিম হয়ে যাইবা। আল্লাহ তাআলা হুকুম দিলেন এই গাছের কাছেও যাইবা না, এই গাছের ফল খাইবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম রক্ষা করতে পারলেন না, শয়তানের ধোকায় পড়ে সেই গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম এই গাছের কাছেও যেতে, কেন গেলে? আদম আলাইহিস সালাম কি যুক্তি পেশ করেছিলেন? আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন কি না? ঠিক একই কায়দায় ইবলিসকে আল্লাহ তাআলা হুকুম করলেন আদমকে সিজদা করো, ইবলিস আদমকে সিজদা করল না। আল্লাহ তাআলা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। ও ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম তুই আমার আদমকে সিজদা করবি, কেন সিজদা করলি না? এই সময় যদি ইবলিস আদমের মতো বলতো আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস কি তা বলেছে? এইখানে পার্থক্য হয়ে গেল। ইবলিস আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করল, আল্লাহর ভুল ধরা শুরু করল। ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো, তোমার হুকুমটা ঠিক হয় নাই, তুমি ভুল হুকুম দিয়েছো। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তারপর নিচে চলে আসে। ও আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, আমি যেহেতু শ্রেষ্ঠ উপরে থাকি আগুন উপরে, এই জন্য আদমের উচিত ছিল আমাকে সিজদা করা, আমি আদমকে নয়। কার ভুল ধরল? বোঝা গেল যারা যুগে যুগে আল্লাহর হুকুমকে ভুল ধরেছে, আল্লাহর হুকুমকে যারা বাতিল করেছে, আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করেছে, তাদের প্রথম লিডারের নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম কি? আর প্রথম বুদ্ধিজীবীর নাম কি? বুদ্ধিজীবী, আল্লাহর বিরুদ্ধে বুদ্ধি খাটাইল। ও আমার ভাইরা পরিষ্কার বুঝতে হবে, হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ যখন হুকুম দিলেন তখন আদমকে সেজদা করতে বললেন না, পিঁপড়াকে সেজদা করতে বললেন, দেখার বিষয় না। হুকুমটা দিয়েছেন কে? এই জন্যই আল্লাহর হুকুম পালন করতে যুক্তি পেশ করা যাবে। তাহলে এখন যারা আল্লাহর হুকুম বাতিল করছে তারা মুসলমান থাকবে? আল্লাহ তাআলা হুকুম দিলেন পর্দা করো, আমার আদালত থেকে পর্দা হুকুম বাতিল করল। আল্লাহ তাআলা বললেন সুদ হারাম, আমার জাতি বলল সুদের লাইসেন্স দেওয়া হইলে হালাল। ও মুসলমান, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন ওটাকে লাইসেন্স দেওয়ার অধিকার কারো আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যত পাওনা সুদ আছে, যত পাওনা সুদ আছে সব বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহর নবী বলেছেন সুদের মধ্যে সত্তরের বেশি গুণা আছে, সত্তরটারও বেশি গুণা আছে, এর মধ্যে নিম্ন স্তরে গুণা হল নিজের আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনায় লিপ্ত হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সুদ আল্লাহ হারাম করেছেন। আমার দেশের সরকারগুলো, মুসলিম দেশের সরকারগুলো, আমি নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে বলছি না, আমি একটা নীতির বিরুদ্ধে বলছি কিনা, আমার কাছে আওয়ামী লীগ আর বিএনপি কোনো বিষয় না, কারণ সবাই তো একই কারবার, সবার ধর্মই তো এক। ও আমার ভাইয়েরা, কোরআনের বিধানের বিরুদ্ধে যারা আছে সবার বিরুদ্ধে বলছি, কাজী কোন দলের বিরুদ্ধে যাচ্ছে না। ও আমার ভাইয়েরা, ভালো করে মুসলমান হও, তোমার দলের নাম ইসলাম, এরপর অন্য কিছু, মুসলিম হওয়ার ব্যাপারে কোন আপোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন কে? এই সুদের লাইসেন্স যে ব্যক্তি দেয়, যারা এটাকে মানে, বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, বহুয়া ব্যাংক, কোন ব্যাংক, সব চলে গেছে, সব চলে গেছে, সুদে চলে। আর যেগুলো ইসলামী ব্যাংক আছে ওগুলো তো সুদে চলে, ওগুলো কি ইসলাম আছে নাকি? সাগরে ভাটা লাগলে খালে জোয়ার আনা যায় নাকি? কোন জায়গায় ইসলাম নাই, খালি সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে টাকা পয়সা সেখানে কি আছে? ইসলাম আছে। কয়েকদিন পর মদের সাইনবোর্ড লাগবে, ইসলামী মদের দোকান, ভয় করা হচ্ছে। ও আমার ভাইয়েরা, যেই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআনের বিধান নাই, ওই দেশে প্রথম কাজ হল কোরআনের বিধান বাস্তবায়ন করা। মুসলমান কোরআন অর্ধেক মানে, অর্ধেক মানে না, মসজিদে মানে, বাইরে মানে না, আদালতে মানে না, ব্যাংকে মানে না। আল্লাহ তারা সম্পত্তি আইন দিয়েছেন, কে? আল্লাহ। কে দিয়েছেন? সম্পত্তি বন্টন করেছেন আল্লাহ নিজে, অন্য কারো ভাগে রাখেন নাই। কোরআন পরিষ্কার বলছে, সূরা নিসা 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিচ্ছেন, হুকুম দিচ্ছেন সন্তানের ব্যাপারে, সম্পত্তি বন্টনের ব্যাপারে। আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তারা তোমাদের ওসিয়াত করছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারী সমান সমান প্রতিভাবে। আইনটা দিয়েছেন কে? ও আমার ভাইয়েরা, এখানেও বলল আল্লাহ তাআলা নাকি নারীদেরকে ঠকিয়েছে, এমনি নারীদের ভাগ দেয় না, দেয় নাকি ঠিক মতো? আল্লাহ তাদের তাও ঠিক মতো দেয় নাকি? বড় ভাইরা বোনদেরকে ঠকায়, ছোট ভাইদেরকে ঠকায়, আর কয় যে আল্লাহ নাকি কম দিয়েছে, মানে আল্লাহ তাদের তাই ঠিক মতো দে। ও আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর হুকুমকে যারা বাতিল করলো, আল্লাহর হুকুমকে যারা ভুল ধরলো, তারা মুসলমান থাকবে? এই জন্য ইসলাম পুরা মানবো না হাফ মানবো? হাফ মুসলিম না ফুল মুসলিম? আপনার বাড়ি কেউ ঢুকলো বাড়ি দরজায়, অর্ধেক ঘরের ভিতরে ঢুকছে, অর্ধেক বাইরে, আপনি কি বলবেন? এবারে ঢুকলে পুরা ঢুক নাকি পুরা বাইরে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমে কাফাতান, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, অর্ধেক মানবা ইসলামের, অর্ধেক মানবা না, এটা চলবে না। কোরআনের বিধান পুরা মানতে হবে না, হাফ মানলে চলবে? নামাজ পড়ি যার কথায়, আদালত চলবে কি তার কথায়। মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে ভাষণ দিলেন, আমরাও আমাদের যুগের ফেরাউনদের সামনে ভাষণ দিলাম, এবারে মুসা আলাইহিসসালাম দাওয়াত দিল, ফেরাউন ইসলাম গ্রহণ করল না, ফেরাউন আল্লাহর বিধান মানতে রাজি হইল না, আমার যুগের ফেরাউনরাও মানতে রাজি হয় না। ও মুসলমান, পুরা মুসলিম হতে হবে, নতুবা ফেরাউন যেমন আল্লাহর হুকুমকে মানে নাই, তুমিও কিন্তু না মানার কারণে ফেরাউন হয়ে গেছ। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ফেরাউন লেগে গেল, ফেরাউনের রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি সব দিয়ে মোকাবেলা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, এবারে বনী ইসরায়েলদেরকে নিয়ে চলো। বনী ইসরায়েলদেরকে এক রাত্রে তিনি সব নিয়ে বের করে চললেন, বের হয়ে গেলেন ফেরাউনের দেশ থেকে। এবারে সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো, পালাবার রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিক্ষা দিয়েছেন, ও মুমিনরা তোমাদের কোনো ভয় নেই, যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারো, মুসার মতো ইমানদার হতে পারো, ফেরাউনের যত বড় শক্তি হোক না কেন, বাতাবার মালিককে আল্লাহ তাআলা সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ কি করবে এখন? মুসার কম মুসাকে এবারে ধমকান শুরু করলো, এই মুসা তোমার হুকুম মেনে এখন তো জীবনটাই চলে যাবে, এই পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী পালাবার রাস্তাও তো নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বললেন, মুসা রে তাওহীদের উপরে যারা অটল থাকে, তারা ঈমান যারা স্থির রাখে, আর লাঠি তোমার হাতে আছে, এইরকম মুমিনদেরকে আমি সাহায্য করি, তবে একটু শর্ত আছে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় আমার সাহায্য সেখান থেকে। এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে তোমার হাতের লাঠি ছাড়ো। লাঠি ছাড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদীর ভিতরে একটা নয় দুটো নয়, বনে ইসরাইলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্রভাবে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসল কালিম হো আগর মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গে লা তখাফ। ও মুসলমান, যদি আজকেও মুসার মতো ইমান কোরআনের পূর্ণ বাস্তবায়ন করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য রাস্তা করে দিয়েছিলেন, সেই আল্লাহ তারা তোমার জন্য বর্তমান যুগের বড় ফেরাউন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই ফেরাউনের দেশ আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদেরকে দখল করার ক্ষমতা দিতে পারেন কিনা? কিন্তু শর্ত হল মুসার মতো ইমান তো লাগবে। আজকে মুসলমানরা কেউ আছে খাজা বাবা, কেউ গাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ পূজারি কবর পূজারি, কেউ মাস পূজারি, কেউ গাছ পূজারি, আর কেউ কচ্ছপ পূজারি, কেউ কুমির পূজারি। আসলে সবগুলো সিলেটে যান গজার মাস পূজা করে, আবার চিটাগাং যান কচ্ছপ পূজা করে, কারো মাজারে পাশে কচ্ছপ, আবার খানজাহান আলী চলে যাও সেখানে কিসের পূজা করে? কুমিরের পূজা করে। এ মুসলমানে তুমহ নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনকো দেখ কে শরমায় ইহুদ। আজকে মুসলমানরা কোরআন এতক্ষণ পর্যন্ত বললাম কোরআন একটা সংবিধান, কোরআন একটা আইনের কিতাব, মুসলমান সেই আইনগুলো মানে না। কোরআনটাকে এখন কি জন্য জিজ্ঞেস করলে? একজনকে জিজ্ঞেস করেছিলাম কোরআন আল্লাহ কেন নাজিল করলেন, কয়টা দিন নামাজ পড়া আর মরলে পরে খতম পড়া আর তাবিজ দেখা, কি সুন্দর জব। ও মুসলমান, তুমি মারিফুল কোরআনটা খুলে দেখো তোমার বাসায় আছে। এই মারিফুল কোরআনের সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখো, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া করা, অজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারামের কাজ করে, যে পড়ায় সেও হারামের কাজ করে। জোরবের নাউজবিল্লাহ। মারফুল কোরআন লেখা আছে, তাফসীর কিতাবে লেখা আছে, ফতোয়ার কিতাবে লেখা আছে, তুমি সেইগুলো মানবা না, মরলে পরে খতম পড়াও। ও আমার ভাইয়েরা, মরলে পরে কি করতে? হাদিসে বলা আছে, তাফসীরে বলা আছে, এমনকি ফারায়েজের কিতাব পড়ো। আল্লাহর হাবিব নির্ধারণ করে দিয়েছেন মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির সম্পত্তির সঙ্গে ধারাবাহিকভাবে চারটে হক সম্পৃক্ত। কয়টা হক? তাতে আল্লাহ কবে তারেকাতিল মাইয়েতে হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতান। মৃত্যু ব্যক্তির সম্পত্তির সঙ্গে চারটা হক সম্পৃক্ত। কয়টা হক? এক নম্বর হল আত তাকফিন ওয়াত তাজহিজু, মানুষ মরলে পরে তার সম্পত্তি দিয়ে প্রথমে কাফন দাফন করানো, এক নম্বর কাজ। কাফন দাফন করতে যে টাকা খরচ হয় তা করতে হবে। দুই নম্বর কাজ হল আদাউদ্দুয়ুনে, ঋণ পরিশোধ করতে হবে। ঋণ এখন তো ঋণ দিতে পারলে মাশাআল্লাহ, কারো সময় যদি খাতিল থাকে, দোস্তি থাকে, নষ্ট করতে চান, ওরে টাকা ধার দেন, দেখবেন যে ও রাস্তা দিয়ে আর দেখাও করবে না, আপনি চলবেন এক রাস্তায়, ও আপনার দূর থেকে কুত্তা যাবেন, মানুষ দেখলে পালা, এরকম পালাবে ঠিক কিনা? দোস্তি শেষ হয়ে যায়, ঋণ পরিশোধ করার খবর নাই, বাপের নামে খাওন দেয়। ও মুসলমানরা শুনে রেখো, দুই নাম্বার কাজ হল ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করা সুন্নত না মুস্তাহাব? ফরজ, ফরজ। সিদ্ধ করেন সুন্নত না মুস্তাহাব? কি বলবো, আরে ফরজ। কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে ঋণ পরিশোধ সম্পর্কে, সুরায় বাকারার 282 নম্বর আয়াত, এক পৃষ্ঠাব্যাপী একটা আয়াত হচ্ছে ঋণ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ আদায়ের গুরুত্ব দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর নবীর সামনে লাশ আসলে জিজ্ঞেস করতেন, এই লোকটা যে মরলো ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে গেছে? কয় যে না, তোমরা জানাজা পড়েন, জানাজা পড়ব না। আল্লাহর নবী ঋণগ্রস্ত লোকদের জানাজা পড়তেন না, ঋণ আদায় করার সম্পদ না রেখে গেলে এই ঋণ পরিশোধ করার খবর নাই, বাবার নামে খাওন আছে। বের গেল দুই নম্বর ঋণ পরিশোধ করা, তিন নম্বর কাজ হল ওসিয়াত পূরণ করা, চার নম্বর কাজ হল ওসিয়াত পূরণ করার পরে যা থাকবে ওয়ারিসদের মধ্যে আল্লাহর হুকুম মতো মতো বন্টন করে দেওয়া ধরে বলুন সুবহানাল্লাহ কয়টা কাজ হলো। আবার শুনুন, এক নাম্বার কাজ কি? কাফন দাফন। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ কি? ঋণ পরিশোধ। তিন নাম্বার কাজ কি? ওসিয়ত পূরণ। চার নাম্বার কাজ কি? ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। ও আমার ভাইয়েরা, ওয়ারিসদের মধ্যে নাবালক বাচ্চাও থাকতে পারে, মেয়ে লোকেরা আছে, বোনেরা আছে, এদের সম্পত্তি ঠগায় নাবালকের মালের থেকে হানাফি মাযহাবে যাকাত দেওয়া ফরজ না। যেখানে যাকাত পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে সেইখানে তুমি ওই নাবালকের টাকা দিয়ে যে বাবার নামে খাওয়াচ্ছ, কার টাকা খাওয়াচ্ছ? এখন তার বাবা মালিক নাই, মরার পরে বাবার মালিকানা থাকে? মরার সঙ্গে সঙ্গে মালিকানা চলে গেল, তুমি কার টাকা খাচ্ছ? কে তোমাকে এই তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ এমনি কেউ খাওয়াও, মাদ্রাসা হুজুরদের কেটাকে খাওয়াও, আমার আপত্তি নাই, কিন্তু ওই তিন দিনা মিলাদ, চল্লিশা, মৃত্যুবার্ষিকী, এইগুলো হিন্দুদের থেকে আসছে, মুসলমানদের কাজ নয়। হিন্দুরা শ্রাদ্ধ করে, চল্লিশা করে, মুসলমানরা সেগুলো শিখেছে। তোমরা ইতিহাস পড়ো, আল্লাহর নবীর জীবনী পড়ো, কোরআন হাদিস পড়ো। আল্লাহর নবীর জীবদ্দশায় নবীর মেয়ে ফাতেমা ছাড়া সব মেয়েগুলো মারা গেল, আল্লাহর নবী কি ওই নিজের সন্তানদের জন্য খাওন দিয়েছিলেন? তিন দিনে খাওন করেছেন, চল্লিশা করেছেন, মৃত্যু বার্ষিকী করেছেন কিনা? ভাইজান, যদি কোরআন হাদিসে থাকে আপনিও করেন আমিও করি, আর যদি না থাকে তাহলে বাপদাদার যুগ থেকে করলাম, আর অনেক বড় বড় হুজুররা করে। এই সব বলে আপনি আল্লাহর নবীর দিনকে ধ্বংস করেন না, বেদাত করেন না। আল্লাহর নবীর হুকুম, আল্লাহর দিন বড় কোরআন হাদিসে আছে। ও আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন কি করবেন তাহলে? এইগুলো করা যাবে না। এমনি দান করেন গোপনে, সদকা করেন গোপনে, সেগুলো আছে, হাদিসে বলা আছে, ইদা মাতাল ইনসানু, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিন প্রকারের আমল চালু থাকে। কয় প্রকার আমল? ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হল সাদকায় জারিয়া। সাদকায় জারিয়া মসজিদ করা, মাদ্রাসা করা, রাস্তা করা, যেখানে রাস্তা দরকার নাই ওইখানে রাস্তা করে দেওয়া, সাদকায় জারিয়া। ও আমার ভাইজান, যে এলাকায় বিশুদ্ধ পানি নাই ওইখানে টিউবওয়েল বসাই দাও, পানির ব্যবস্থা করে দাও, সাদকায় জারিয়া। যেখানে যাত্রী ছাউনি নাই একটা যাত্রী ছাউনি করে দাও, সাদকায় জারিয়া। এমন কি একটা গাছ লাগানো পর্যন্ত সাদকায় জারিয়া। আল্লাহর নবী, আজকে যারা বৃক্ষরোপণ সম্পর্কে হাদিস ওয়াজ করো, অমুকের বাণী বয়ান করো, জেনে রাখো এই চোদ্দশো বছর আগে আমাদের নবী বুখারী শরীফের হাদিসে স্পষ্ট দিয়েছে। খালি হাদিস না, একটা হাদিসের শিরোনাম দেওয়া হয়েছে বাবু গার্সির সাজার, বুখারী শরীফ বলা হয়েছে বৃক্ষরোপণের অধ্যায়। এইখানে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একটা বৃক্ষরোপণ করলো আর ওই বৃক্ষ বড় হলো, ওই গাছের ছায়ায় মানুষেরা বসে, ফল পাখিরা খায় গাছে, পাখিরা বসে, অথবা যত প্রাণী উপকৃত হয় ওই গাছ যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওই লোকটার আমল নামায় সদকা জারিয়ার সব চালু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের সবুজ পাতায় সূর্যের আলো যখন পড়ে, এক প্রকার রন্ধন ক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়, মানুষ সে অক্সিজেন গ্রহণ করে। এইভাবে সদকা জারিয়ার কাজ। দুই নাম্বার কাজ হল আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো ইলম শিক্ষা দিয়ে যাও ওটার দ্বারা উপকৃত হবে, ওটাও তোমার সদকা জারিয়া। তিন নাম্বার কাজ হল আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাও, যেই নেক সন্তান দোয়া করবে, ওই সন্তান দোয়া করলে পরে ওই সন্তান দোয়া করলে সে দোয়া কবুল হবে। আল্লাহ বললেন সন্তান দোয়া করলে কবুল হবে, তুমি তোমার সন্তানকে নামাজ শিখাইলা না, রোজা শিখাইলা না। সন্তান যদি দোয়া করে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে সেইভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে লালন পালন করো যেরকম ভাবে শৈশবে শিশু অবস্থায় আমরা পেশাব করে দিয়েছি, মা বাপ আমাদেরকে ভিজা জায়গায় রাখেন নাই, আমাদেরকে শুকনো জায়গায় রেখেছেন, মা আদর করেছেন আর মা কষ্ট করেছেন, ওই মা বাপকে তুমি শিশুবেলায় তারা যেরকম আমাকে লালন পালন করেছে জান্নাতে তুমি তাদেরকে সেই রকম লালন পালন করো। এটা কার শিখানো দোয়া? প্রত্যেক নামাজের পরে সন্তান যদি এই দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন বলে গ্যারান্টি আছে। তুমি নিজের সন্তানকে দোয়া শিখাইলা না, কোরআন শিখাইলা না, বরং তোমার সন্তান আমেরিকা থাকে, বিদেশে থাকে, বাপ মারা গেছে, খবর পাইল, আসলো বন্ধু বান্ধবের সঙ্গে সিগারেট টানে, আর হুজুরে ডাকে ওনার অরিষ্টা কে আছেন, চলে আসেন সিগারেটটা ফালাইয়া দিয়া, উজু নাই গোসল নাই, আইসা কয় কারো দাবি থাকলে ছাড়াইয়া দেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা শোনো, কঠিন দিবসে এই সন্তান যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছ, এই সন্তান যখন জাহান্নামে চলে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রতিবাদ করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন, যেই পিতা মাতা আমাকে শিশু অবস্থায় কোরআন শিখায় নাই, কোরআন হাদিসের বাণী শিখায় নাই, তোমার পরিচয় দেয় নাই, ওই সন্তান পিতা মাতার কাছে বল, আল্লাহর কাছে বল, রব্বুল আলামিন আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমার ওই পিতা মাতাকে আমার সামনে হাজির করো, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে আমি পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছ ওই সন্তান তোমার বিরুদ্ধে বদদোয়া করবে। তাই বলেছিলাম কি করবা আর কি করবা না, এই সমস্ত শিরিক বিদাত ছাড়ো, মাজার পূজা ছাড়ো, মাজার গিয়ে প্রার্থনা করে খাজা বাবা কিছু দিয়ে যা, আবার কয় যে আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের দন খাজায় পেয়ে রসুলও গেছে খালি হয়ে, রসুলের দন খাজাকে দিয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কয় যে এক সিলুমে যেমন তেমন শিখ গাজা খায়, যেমন তেমন দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, কে খাবি রে গাজা, এই গাজা খোরদের প্রভাব পরে পড়ে মানুষ টাকা পয়সা দেয় মাজারে, মাজারের নামে মান্নত করা, মাজারের নামে জবাই করা, মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না, হারাম, সম্পূর্ণ হারাম, মাজারে চাদর দেওয়া হারাম। ও আমার মুসলমান ভাইয়েরা জেনে রাখো, মক্কা মদিনায় যারা গেছো দেখেছো, মক্কা শরীফের কবরস্থানে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা শুয়ে আছেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার কবরে চাদর নাই, টাকা নাই, পয়সা নাই, মোমবাতি আগরবাতি নাই। মদিনা শরীফ যাও, মদিনা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে কম পক্ষে হলেও 10,000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, ওই কবরস্থানে আল্লাহ নবীর সন্তানদের কবর আছে, মেয়েদের কবর আছে, স্ত্রীদের কবর আছে, আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ের জামাতা ওসমানের কবর আছে। ও আমার ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলি, ওইখানে গিয়ে একটু দেখো আল্লাহর নবীর সাহাবীদের কবরে কোনো চাদর আছে কিনা, বিল্ডিং আছে কিনা, গম্বুজ আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, কিছু আছে, হাজির সাহেবরা আছে, হাজ করছেন না, হজ করছে, আজ সব দেখে আসছে, নাই বলতেছেন, ওহুদের পাহাড়ের প্রান্ত চলে যাও, হামজার কবর এখানে আছে, আল্লাহর নবীর চাচা সাইয়েদুস সোহাদা সমস্ত শহীদদের সরদার শুয়ে আছে, সেইখানে কোন চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, মাজার নাই। আমি বলি আমার দেশে যাদের নামে মাজার করা হয়েছে তাদের বিরুদ্ধে আমি বলছি না, তাদের দোষ দিচ্ছি না, তারা কি মাজার তৈরি করতে বলছেন নাকি, আজকে তাদের মাজার এগুলো করা হচ্ছে। ও মুসলমান, আমরা কোরবানি করি আল্লাহর নামে, জবাই করি আল্লাহর নামে, আকিকা দিই আল্লাহর নামে, আল্লাহর ইবাদত, এই জবাইটা যদি মাজার নামে করা হয় তাহলে কার ইবাদত হলো, মাজারের ইবাদত শিরিক হলো। আল্লাহর নামে মান্নত করি ইবাদত, আল্লাহর ইবাদত, এই মান্নত যদি কবরের নামে হয় তাহলে কবরের ইবাদত হয়, মাজারও আর ইবাদত হয়। এমনি করে আরো যত কিছু আছে প্রার্থনা করব কার কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমি কোন খাজা বাবার কাছে সাহায্য চাই না, খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, কোন পীর বাবার গোলাম না, একমাত্র গোলাম কার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না। এইরকম যদি মুমিন বান্দা হতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে সাহায্য করেছেন, ইব্রাহিমকে সাহায্য করেছেন, ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহ তো ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত অটল ছিল তাওহীদের উপরে, এখন তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আগুনে নিক্ষেপ করে ফেললো, এখন আমার সাহায্য শুরু হয়ে গেছে, কুলনা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা, আজ বি জরে করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান, সেই জন্য সুযোগ আছে এখনো, কোরআনের উপরে পুরা চলো, আল্লাহর হুকুম পুরা মানবো না অর্ধেক মানবো। আমি আমার বক্তব্যকে তিনটা ভাগে নিয়ে আসছি, এক নাম্বার ভাগ ছিল আল্লাহর পরিচয়, ঠিক কিনা, কারণ এটা আমাদের জানতে, আমরা কার গোলাম, আল্লাহর গোলাম, এই যে শুরু করেছিলাম, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করব, গোলামি করব কার, এছাড়া কারো গোলামি করব, কোন মানুষের গোলামি করব। এখন অনেক পীর বের হয়েছে, কয় যে ইসলামও মানা লাগে না, পরকালে মুক্তি এমনি পেয়ে যাবে, আল্লাহর নবীর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, সবকিছু করেছে, জান্নাতি না জাহান্নামি, মুসলমান না কাফের, আল্লাহর নবী হেদায়েত দিতে পারেন নাই, মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছেন, মরার পরেও নবী দোয়া করলেন, এরপরে সূরা কসাস আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনার আত্মীয়, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার খালু, আপনার মা বাপ, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর বাবা। আলেম ওলামা খালি আল্লাহর কথা বাতাইতে পারে, এতক্ষণ যা বাতাইলাম, কোরআন হাদিসের কথা বলতে পারে, এর বেশি ক্ষমতা নাই। কেউ তোমাকে হেদায়েত দিয়ে দিবে, কেউ পার করে নিবে, এইরকম ক্ষমতা যদি থাকতো তাহলে একটা লোকের থাকতো, সেই লোকটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার চাচাকে পর্যন্ত পার করতে পারলেন না। এর পরে যদি কেউ তোমাকে মিথ্যা কথা বলে, এর থেকে পরহেজ করো, এর থেকে তওবা করো, হেদায়েত চাও কার কাছে? নামাজে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম হেদায়েত দান করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ সিরাতে মুস্তাকিমে চলতে চাই, সোজা রাস্তা, বড় রাস্তা, পাইকারি রাস্তা, বড় রাস্তা, যে রাস্তা তোমার পর্যন্ত গেছে, কোন আঁকাবাঁকা রাস্তা, বিভিন্ন খানকা দরগা দুর্গা অনেক আছে, এই সবগুলো বাদ দাও, কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা সব আল্লাহর দরবারে ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, মুক্তাদি ফকির, ইমাম ফকির, খাজা ফকির, গাদা ফকির, ল্যাংটা ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, সব ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সব তোমরা ফকির কার দরবারের? ফকির কেন বলল? তাফসিরে লেখে দুনিয়ার নিয়ম হলো একজন ফকির আরেকজন ফকির কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেমন ফকির ও তো সেরকম ফকির। একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল, আল্লাহ হু আল গনিউল হামিদ, ধনী একমাত্র কে? এই জন্য একমাত্র গোলামি করবো কার? এই আল্লাহকে চিনতে হবে, যেন দুই নম্বর আল্লাহকে চিনতে হবে, এই পরিচয় দেওয়া হলো। তিন নম্বর আলোচনা আসলো, আল্লাহর হুকুম মানতে হবে, হুকুম মানা খালি মসজিদে না, রাষ্ট্রের সব জায়গায় মানতে হবে কিনা? সব জায়গায় হুকুম মানলে শান্তি প্রতিষ্ঠিত হবে। চার নম্বরে বললাম, এই আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে দুই পদের লোকেরা, এক পদের যুগে যুগে শাসকরা, আর এক পদের কিছু ধর্মীয় আলেমেরা আল্লাহর কালামকে ধ্বংস করেছে, আল্লাহর কালামটাকে নিয়ে গেছে তাবিজ দেখার জন্য, আল্লাহর কালামটাকে নিয়ে গেছে খতম পড়ার জন্য, আল্লাহর কালামকে নিয়ে গেছে মুর্দা পড়ার জন্য, ঠিক কিনা? আমি বলি, একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাতা কামাইলে ৫০০ টাকা দিবে, ১০০০ টাকা দিবে, ঠিক কিনা? আর একজন এলাকার ওই মুর্দার খর মৌলবী খুশি হয় যখন শোনে এলাকায় কেউ মারা গেছে, কারণ মল্লেবারে খতম দাওয়াত দিবে, তিন দিনে খতম, ৪০ খতম, খুশি হয় কিনা? নাপিতের চেয়েও খারাপ হয়ে গেছ, তওবা করো মুসলমান, নিজেরা কোরআন পড়ো, নিজেরা দোয়া করো, এরপরে হুজুরকে গোপনে হাদিয়া দাও। আমি বিরোধী করছি না, হাদিয়া তো নিষেধ না, আপনারা উল্টা বুঝবেন না, হাদিয়া দেন গোপনে, হুজুরকে দিয়ে আসেন, বাজার করে দিয়ে আসেন, ৫০০ টাকা ঢুকিয়ে দেন পকেটে এমনি, কিন্তু তা তো দেয় না কেউ, দেয় খতম পড়লে পরে বিনিময়, আর কয়েদি দেয় হাদিয়া? এই আল্লাহর কালামকে এক তো বেয়াদবি করতেছো, আর আবার ঘুরাইতেছো, এই ঘুরান ফেরান বাদ দাও, সোজা কোরআন কে মানো, আল্লাহর হুকুমকে মানো, নিজের পরিবারে আল্লাহর হুকুম পালন করো, পর্দার হুকুম কায়েম করো, হালাল রোজগার খাও, মিথ্যা কো বলো না, ধোকা দিও না, মিলাদ দিয়ে দোকান শুরু করে হারাম মাল বিক্রি করে, ঠিক কিনা? বেজাল মাল বিক্রি করে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি, আল্লাহর হুকুম কামান্য করেছো, এই সবগুলো তওবা করে এক কোরআনের দিকে ফিরে আসো, এক দলে চলে আসো, দলাদলি করো না, ফেরকাবন্দি করো না। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করছে, এই টুপি টুপি ভাগ করছে না, টুপি পর্যন্ত ভাগ করছে, কারো টুপি পাস করলি, কারো উপরে জোড়া তালি দেওয়া, দেখবেন তালির উপরে তালি, আবার দোতলা টুপি আছে না, দোতলা টুপি, তিনতলা টুপি, পাগড়ির কালার পর্যন্ত ভাগ করেছে, এক রাখাল তিন মালিকের ছাগল বলতো, কয় মালিকের? এই ছাগল পালতো, ছাগল দেখতে একরকম, এক মালিকের চার এক মালিকের চলে যায় ডেলি মার খায়, শেষকালে রাখাল চিন্তা করলো ঠিক আছে আর মার খাবো না, এক মালিকের ছাগলের কান ফুটে করলো, এটা তুরাবালির ছাগল, আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো, এটা গুড়াবালির ছাগল, আর এক মালিকের ছাগলের মাথায় রং লাগাই দিল, এটা পূর্বালির ছাগল, এইভাবে ভাগ করে দিল। ইহুদি খ্রিস্টান আমাদেরকে ভাগ করে ফেলেছে মসজিদে মসজিদে, এখন গন্ডগোল, দল, কেউ তাবলিক, কেউ চরমনাই, কেউ মানিকগঞ্জ, কেউ দেওয়ানবাগি, কেউ রাজারবাগি, কেউ চন্দ্রপাড়া, কেউ আটরশি, বিভিন্ন তরিকা হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর তরিকা কয়টা? ইসলাম, ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া তরিকা নাই। আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ দিয়ে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, তারপরে বললেন এই যে সোজা দাগটা হলো আল্লাহর রাস্তা, আর ডানে বামের যত রাস্তা সব কার রাস্তা? আল্লাহর নবী যেই দিন এই দাগ দিলেন সেই দিন কোন সমস্ত তরিকা ছিল? কোন তরিকা নেই, একটা তরিকার নাম ইসলাম। তরিকার নাম কি? সংবিধান, কোরআন, হাদিস, আর আমাদের নবী এক, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, মুসলিমরাও কি হবে? এক হবে, এর বাইরে কোনো পরিচয় নেই, আল্লাহর দিকে আহ্বান করব, কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করব। এই কাজ যদি করতে পারো মুসলমান, আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আর কোন বক্তব্য আছে করো? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই দীর্ঘক্ষণ পর্যন্ত রামদাইল বাবরি মসজিদে আলোচনা হলো, কোরআনের আলোচনা হলো, হাদিসের আলোচনা হলো, এই আলোচনা করতে গিয়ে শুনতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে রাব্বুল আলামিন মেহরবানি করে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা কোরআনের আলোচনা শুনেছি, ইয়া আল্লাহ আমাদের সকলকে কোরআনুল করিমকে পড়ার তৌফিক দান করো, কোরআন সুন্নাকে বুঝার তৌফিক দান করো, এবং কোরআন সুন্না মোতাবেক নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে তোমার কোরআনকে পূর্ণ বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমাজ, আমাদের জাতি কোরআনকে ভাগ করে ফেলেছে, মসজিদ চলে কোরআন দিয়ে, আদালত চলে ব্রিটিশের আইন দিয়ে, মানবরচিত আইন দিয়ে, ইয়া আল্লাহ ব্যাংক চলে মানবরচিত আইন দিয়ে, সুদ দিয়ে, তোমার বিধানকে আমরা সব জায়গা থেকে বাতিল করে ফেলেছি। ইয়া আল্লাহ এই মুসলমানদেরকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ মানুষেরা মানুষের গোলামি শুরু করেছে, মুসলিম জাতি তোমার কাছে আত্মসমর্পণ না করে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মাজার বাবা, বিভিন্ন বাবার পায়ে সিজদা করে, ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে সমস্ত শিরিক বিদাত তওবা করে একমাত্র তোমার উপর ঈমান আনা, তোমার ইবাদত করা, তোমাকে সিজদা করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিল যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন, ইয়া রাব্বুল আলামিন মেহরবানি করে এই মাহফিল খানাকে এই লোকগুলোর পরকালের মুক্তির জন্য কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। কিয়ামতের কঠিন দিবসে যখন আমাদের নাজাতের জন্য আর কোন উপায় থাকবে না, এই মাহফিলকে কেন্দ্র করে এই যে তোমার দিনের জন্য সময় ব্যয় করা হলো, তোমার কোরআনের আলোচনা শোনা হলো, এইটাকে উসিলা করে আমাদের কিয়ামতের কঠিন দিবসে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা হাত তুলেছে কার দিলে কি নেক মকসুদ আছে তুমি ভালো করে জানো। ইয়া আল্লাহ যার দিলে যে সমস্ত নেক মকসুদ রয়েছে, যার দিলে যে সমস্ত কষ্ট রয়েছে, সমস্ত নেক মকসুদগুলোকে পূরণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। গরিব দুঃখীদের সমস্ত অভাবগুলো দূর করে দাও। মা বোনদেরকে ইয়া আল্লাহ পর্দার হুকুম মতো চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। মা বোনদের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলোকে দূর করে দাও। স্বামী স্ত্রী মিল মহাব্বত কায়েম করে দাও, ওদেরকে তোমার হুকুম মতো চলার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আকরামুল আকরাম, আমাদের সকলের হালাল কামার রোজগার তুমি বৃদ্ধি করে দাও ইয়া আল্লাহ। সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ জীবনের বাকি অংশটুকু তোমার হুকুম মতো, তোমার রাসূলের সুন্নাত মতো আমাদেরকে চলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।